سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال الله سبحانه وتعالى: ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال الله سبحانه وتعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال الله سبحانه وتعالى: ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. وقال عليه الصلاة والسلام: مثل المؤمن والإيمان كمثل فرس في آخيته يحول ثم يرجع إلى آخيته. وقال عليه الصلاة والسلام: المؤمنون هينون لينون كالجمل الآنف، إن قيد إن قاد وإن أنيق على صخرة استناخة، أو كما قال عليه. میرے محترم دوستو، بزرگو، عزیزو، اس امت کی ذلت کا اور اس امت کے جانی مالی نقصان کا اور اس امت کے اپنے مرتبے اور مقام سے گر جانے کا اس کے علاوہ اور کوئی ذریعہ نہیں ہے اور کوئی سبب نہیں ہے کہ یہ امت دعوت الی اللہ کو چھوڑ بیٹھے. اس امت کی افضلیت، اس امت کا امت بنا اور اس امت کا خیر الامم ہونے کی جو اصل قرآن نے شرط بیان کی ہے، وہ شرط دعوت الی اللہ ہے. امت کیونکہ دعوت کے مفہوم اور اس کے مطلب کو بھولا چکی ہے، اچھی طرح سمجھ لینا چاہیے کہ دعوت کسے کہتے ہیں. صرف اور صرف دعوت کہتے ہیں محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کے طریقے اور ان کے جذبے کا پابند ہو کر اپنی ذات سے عمل کرتے ہوئے دوسروں کو پورے دین پر لانے کی وہ نقل و حرکت اور وہ کوشش جو کوشش محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ نے کی ہے، اس کو دعوت کہتے ہیں. اس کو دعوت کہتے ہیں. صرف دعوت ہر زمانے کے رواجی طریقوں کا نام نہیں ہے، بلکہ دعوت اس طریقے جہد کو کہتے ہیں جو طریقے جہد محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کا تھا. اگر امت اس طریقے دعوت پر نہیں آئے گی تو جو نصرتیں، جو عزتیں اور جو تربیت اور ہدایت صحابہ کے دور میں اس محنت پر اللہ نے براہ راست کی ہیں امت کی، وہ تربیت اور ہدایت امت نہیں پا سکے گی. وہاں یہ اصل کو ملحوظ ہے کہ رواجی طریقوں سے دین کی اشاعت، رواج کو ترقی دے گی, دین کو ترقی نہیں دے گی. اس لیے دعوت کا خلاصہ ہے بذات خود ایک ایک امتی کو امر معروف کرنا, اور بذات خود ایک ایک امتی کو منکر سے روکنا. اس کام کو کرنے کے لیے انسان کا کوئی متبادل نہیں ہے. اگر مسلمان نے اس کام کو اپنے سوا کسی آلے, کسی اخبار, کسی نشر و اشاعت کی مشین سے اس کام کو لیا, تو یاد رکھنا کہ نہ اپنے اندر معروفات پر چلنے کی رغبت پیدا ہوگی, اور نہ اپنے اندر منکرات سے بچنے کی نفرت پیدا ہوگی. جب یہ اس کی ذات کے لیے بے اثر ہوگا کام, تو امت کے لیے اثر انداز کیسے ہو جائے گا؟ اس لیے سب سے اہم اور بنیادی بات یہ ہے کہ اپنے کام کو سنت کی اور سیرت کی طرف لے کر جاؤ. جتنا یہ سنت کے زیادہ مشابہ ہوگا, یہ جہد بنے گا, اور جہد پر اللہ تعالی کی طرف سے ہدایت کا وعدہ تاکید کے ساتھ ہے. میرے دوستو, عزیز و بزرگو, صحابہ کے طریقے پر امت تک دین کو پہنچانے کے علاوہ اگر کسی اور طریقے سے امت تک دین پہنچا دیا گیا, تو یہ اتمام حجت اور ذمہ داری کے پورا ہونے کے لیے اور ہدایت اور تربیت کے لیے ہرگز کافی نہ ہوگا. کیونکہ نبی کو خود حکم ہے, یا ایھا الرسول بلغ ما انزل الیک من ربک. نبی جی, آپ امت تک وہ پیغامات خود پہنچائیے جو ہم آپ پر نازل کر رہے ہیں. وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ. اگر آپ نے بذات خود نہ پہنچایا, آپ نے حق رسالت ادا نہیں کیا. اس لیے آپ کی تمنا ہوتی تھی کہ ہر جماعت کے ساتھ میں خود نکلوں اور میں کسی جماعت سے پیچھے نہ رہوں, اور اس راہ میں بار بار قتل کیا جاؤں, بار بار زندہ کیا جاؤں, بار بار قتل کیا جاؤں, بار بار زندہ کیا جاؤں. یہ اس فکر پر تھا کہ پوری امت تک عملی دین پہنچانا یہ میرا بذات خود کام ہے, اس میں میرا کوئی متبادل نہیں ہے. میں نے یہ پوری تمہید اس لیے باندھی ہے تاکہ اس کام کو کرنے کا ڈھنگ, اور اس کام کے کرنے کی ذمہ داری, اور اس کے لیے ہر فرد امت کا بذات خود استعمال کے بغیر جہد نہیں ہے, اور جہد کے بغیر ہدایت نہیں ہے. مسلمان کا دین کے لیے المعروف اور نہ منکر کے لیے بذات خود استعمال ہونا ہی جہد ہے, اور اس کے بغیر ہدایت نہیں ہے. کیونکہ ہمارا رب العزت نے ہدایت کا وعدہ اپنے راستے کے جہد پر فرمایا ہے. جہد ہر طریقہ محنت کو نہیں کہتے, بلکہ جہد کہتے ہیں صرف اور صرف محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کے طریقہ محنت کو. میرے دوستو, بزرگو, عزیزو, امت کو اپنے دین پر استقامت کیوں نہیں ہے؟ دین ضائع ہو رہا ہے, ماحول سے مقابلہ نہیں کر سکتے. دین ضائع ہو رہا ہے کہ اللہ کے فرائض, اس کے احکام کو لے کر قانون سے مقابلہ نہیں کر سکتے. دین ضائع ہو رہا ہے کہ اپنے دین کو لے کر حکام سے مقابلہ نہیں کر سکتے. یہ بات اچھی طرح یاد رکھنا, جب مسلمان اپنے دین کی دعوت کو طریقہ نبوت پر نہیں پہنچائے گا, تو امت کو اپنے دین کی حفاظت کے لیے, امت کو اپنے دین کی حفاظت کے لیے غیبی نصرتیں کبھی نہیں ملیں گی. اس لیے کہ اللہ تعالیٰ نے قرآن میں صاف فرما دیا کہ اس سے زیادہ پختہ مذہب ہو کس کا سکتا ہے, جملہ استفہام انکاری ہے, اس سے زیادہ پختہ مذہب ہو کس کا سکتا ہے جو خود عمل کرتے ہوئے دوسروں کو بذات خود دعوت دے. اس آیت کا ترجمہ علماء نے اسی طرح کیا ہے, بلکہ فرمایا کہ جملہ استفہام انکاری ہے جو اس بات کی تاکید کر رہا ہے کہ اپنی ذات سے عمل کرتے ہوئے دوسروں کو دعوت دینا یہ مذہب میں اور دین میں ایسی پختگی پیدا کرتا ہے کہ اگر اس کے دین کے مقابلے پر کوئی بڑی سے بڑی حکومت آ جائے, مقابلے کے لیے آ جائے یا حکومت اس کو پیش کی جائے دین کے مقابلے میں, تو یہ پلگ جھپکنے کے بقدر بھی محمد صلی اللہ علیہ وسلم کے دین کو چھوڑنے کے لیے تیار نہیں ہوتا. عبداللہ بن حذافہ رضی اللہ عنہ کا واقعہ مشہور ہے کہ روم میں ان کی جماعت کام کر رہی تھی. روم کے بادشاہ کو معلوم ہوا کہ یہاں صحابی آئے ہوئے ہیں, عبداللہ بن حذافہ. روم کے بادشاہ نے قید کرایا اور ان کو نصرانیت کی دعوت دی, کیونکہ یہ ایک حقیقت ہے کہ اس امت کے عقائد, اس امت کی عبادات, اس امت کا معاشرہ اور اس کے اخلاق وہ صرف اس شرط پر باقی رہیں گے کہ یہ ساری امت کو اور ساری اقوام کو اپنے طریقوں کی طرف دعوت دیں. اگر یہ دوسروں کو اپنے طریقوں کی طرف دعوت نہیں دیں گے تو دوسرے انہیں اپنے طریقوں کی طرف دعوت دیں گے, اور جو دعوت الی اللہ میں مشغول نہ ہوگا اس کے لیے باطل کی دعوت سے مقابلہ کرنا ممکن نہیں ہوگا. یہ تاریخ ہے, یہ دعویٰ نہیں ہے, یہ تاریخ ہے. بادشاہ نے کہا کہ نصرانی ہو جاؤ, میں اپنی آدھی بادشاہت تمہیں دے دیتا ہوں, روم کی سب سے بڑی بادشاہت. فرمایا تیری آدھی بادشاہت نہیں, تیری پوری بادشاہت مل جائے اور عرب کی ساری بادشاہتیں مل جائیں, لیکن میں پلگ جھپکنے کے بقدر محمد صلی اللہ علیہ وسلم کے دین کو چھوڑنے کے لیے تیار نہیں ہوں. بادشاہ مایوس ہو گیا. میرے دوستو عزیزوں, یہ کون کر سکتا ہے؟ اس کو اللہ تعالی کی وہ غیبی نصرت کہتے ہیں جو اللہ کی طرف سے دعوت پر اللہ کی طرف سے اکرام کیا جاتا ہے داعی کا رعب کے ذریعے. اللہ اپنے بندے کا اکرام کرتے ہیں رعب کے ذریعے. یہ بات یاد رکھنا کہ وہ امت اپنا رعب کھو بیٹھے گی جو حق کی طرف دعوت دے کر خود اپنی ذات سے دین پر قائم نہ رہے اور دوسروں کو دعوت دین کی طرف دعوت نہ دیں, وہ اپنا رعب کھو بیٹھے گی. حذافہ رضی اللہ تعالیٰ نے صاف فرما دیا کہ تیری ساری بادشاہتیں مجھے مل جائیں, پھر پوری بادشاہت مل جائے اور عرب کی ساری بادشاہتیں مل جائیں, لیکن میں پلک جھپکنے کے بقدر محمد صلی اللہ علیہ وسلم کے دین کو چھوڑنے کے لیے تیار نہیں ہوں. بادشاہ نے کہا تو میں تمہیں قتل کروں گا. کہ کرو, جس کو دین پیارا ہوتا ہے اس کو دین سے زیادہ پیاری کوئی چیز نہیں معلوم ہوتی اپنی جان قربان کرنے کے لیے. فرمایا یہ تو ہمارا کوئی مسئلہ ہی نہیں ہے, دمی دون دینی, یہ صحابہ کا مزاج تھا, یہ صحابہ کا مذہب تھا, دمی دون دینی, کہ خون حاضر ہے لیکن دین کے دین پر آج نہیں آنے دیں گے. دمی دون دینی, کہ جان لے سکتے ہو, مان لے سکتے ہو. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے جان اور مال کو دین کو بچانے کے لیے پیش کر دینے والوں کی کہ کام کو فرمایا آپ نے کہ یہ بڑے نفع کی تجارت ہے, یہ بڑے نفع کی تجارت ہے, یہ بڑے نفع کی تجارت ہے, یہ بڑے نفع کی تجارت ہے. چونکہ اللہ تعالیٰ نے قرآن میں تعریف کی ہے ان لوگوں کی جو اپنے دین کو بچا کر جان اور مال کو قربان کر دیں اور دین کو بچا لیں. اللہ تعالیٰ نے ان کی قرآن میں تعریف کی ہے. اس لیے میرے دوستو, عزیزو, بزرگوں, میں تو بنیادی بات میں عرض کرنا چاہتا ہوں کہ جتنی اللہ تعالیٰ کی طرف سے تربیت اور ہدایت اور غیبی نصرتوں کا وعدہ ہے وہ سب کا سب دعوت پر ہے. اور دعوت میں نے عرض کر دیا کہ خود عمل کرتے ہوئے دوسروں کو بذات خود پورے دین پر لانے کے لیے وہ طریقہ محنت اختیار کرنا جو طریقہ محنت محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کا تھا, اس کو دعوت کہتے ہیں. نحمدہ و نصلی علی رسولہ الکریم, اما بعد. محترم دوستا بزرگو, مرنج بھائی, اے امت ایک سب بڑا عزت والا سنمانی چل تارا سنمان تھی کم پڑے گل তারা তাদের সম্মানকে কেন হারাইল এবং তারা একসময় সম্মানই ছিল এখন কেন জলিল হয়ে গেল, অপদস্থ হয়ে গেল? একসময় তারা তাদের মর্যাদা ছিল এখন কেন তারা মর্যাদা হারাই ফেলল? এবং তাদের জানমান একসময় খুবই নিরাপদ ছিল এখন কেন তাদের জানমানের সব লোকসান হয়েছে? তো বলেন যে জানমানের লোকসান হওয়া আর অপদস্থ হওয়া আজ এই উম্মতের আপন মর্যাদার স্তর থেকে নিচে নেমে যাওয়া, এটার একমাত্র কারণ হল যে উম্মত দাওয়াতের মেহনতকে ছেড়ে দিয়েছে। উম্মতের জন্য যে দাওয়াতের মেহনত ছিল এই দাওয়াতের মেহনত ছেড়ে দেওয়ার কারণে আজ এই উম্মত দুনিয়াতে অপদস্থ, আজ এই উম্মত জানমালের লোকসানকে বরদাস্ত করতেছে, আর এই উম্মত আজ তাদের যে মর্যাদা ছিল সেই মর্যাদা থেকে তারা পড়ে গেছে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে উম্মত আবার তার নিজের স্থানে নিজের মর্যাদায় এবং এই সমস্ত জিনিস যদি সে আবার পাইতে চায় তো তার একটাই রাস্তা, সেটা হল দাওয়াত, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। উম্মত যেহেতু সমষ্টিগতভাবে সকলে মিলিতভাবে যে এই দাওয়াতের মেহনত করত সেটা যেহেতু করতেছে না, এই জন্য এই উম্মতের আজ এই দশা যে তারা দুনিয়াতে অপদস্থ এবং তারা জানমালের লোকসান উঠেছে এবং তারা এরকম ভাবে তাদের যে মর্যাদা ছিল সে মর্যাদা তারা হারাই ফেলছে। এই জন্য বলেন যে দাওয়াত ইলাল্লাহ, এই মেহনত যতক্ষণ পর্যন্ত এই উম্মত এটাকে নিয়ে আবার খাড়া না হবে ততক্ষণ পর্যন্ত এইগুলি তারা ফিরে পাবে না। আর বলেন যে দাওয়াত কাকে বলে, দাওয়াত হল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের যে তরিকা ছিল এবং তাদের যে জজবা ছিল ওই জজবার সঙ্গে ওই তরিকায় মেহনত করাকে দাওয়াতের মেহনত বলে। যার যেমন মনে চাইল সেরকম ভাবে সে মেহনত করলো, এটাকে দাওয়াত বলে না। কেউ মেশিনের মাধ্যমে করলো, কেউ পত্র পত্রিকার মাধ্যমে করলো, মানে এটাকে দাওয়াত বলে না। দাওয়াত তো হল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায় মেহনত করছেন, যেই জজবা নিয়ে মেহনত করছেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেই তরিকায় এবং যেই জজবার সঙ্গে মেহনত করছেন ওই তরিকায় মেহনত করার নামই হল দাওয়াত। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে মানুষ মেশিনের দ্বারা অথবা বিভিন্ন যন্ত্রপাতির দ্বারা সে দিনের কথাকে প্রচার করে দিল আর সে মনে করলো যে আমার দাওয়াতের কাজ হয়ে গেল, বলে যে কখনো হয় নাই, বরং দাওয়াত তো শুধুমাত্র হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং সাহাবাদের তরিকা, তাদের যে জজবা ছিল সেই জজবার সঙ্গে প্রত্যেক মুসলমান এই মেহনতকে করবে। তো যখন সে স্বয়ং নিজে এই মেহনতকে করবে, নিজে এর উপরে আমল করতে করতে সে অন্যের কাছে দাওয়াত পৌঁছাবে, তো ওইটাই জোহদ হবে, ওইটাকেই বলবে জোহদ, যেটা কোরআনের পাকের মধ্যে আল্লাহ তাআলা এই জোহদের উপরে ওয়াদা করেছেন। যে যখন জোহদ করবে তো আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, অত্যন্ত তাকিদের সঙ্গে আল্লাহ তাআলা বলতেছেন যে জোহদ রূপে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। আর এই জোহদ তখনই হবে যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন ওনাদের তরিকায় এবং ওনাদের যে দিলের জজবা ছিল, দিলের যে যে আবেগ ছিল, সেই আবেগের সঙ্গে, সেই জজবার সঙ্গে যখন এই মেহনতকে করবে তখনই এই মেহনত জোহদে পরিণত হবে। আর ওই জোহদের উপরে আল্লাহ তাআলা, এই জোহদের উপরে আল্লাহ তাআলা হেদায়েতের ওয়াদা করতেছে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা একথা বলতেছেন যে স্বয়ং প্রত্যেকেই মানুষ সে নিজে আমল করতে করতে সে নিজে দাওয়াত দিবে অন্যকে, সে অন্যকে দাওয়াত দিবে। বলে তার চেয়ে উত্তম মজহাব আর কার হইতে পারে যে নিজে আমল করে এবং অন্যকে দাওয়াত দেয়। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এখানে কোন যন্ত্রপাতি ব্যবহার করার কথা বলা হয় নাই, এখানে কোন পত্র পত্রিকার কথা বলা হয় নাই, অন্য কোন তরিকার কথা বলা হয় নাই, স্বয়ং একজন মুসলমান, স্বয়ং একজন মানুষ সে নিজে আমল করবে এবং অন্যকে দাওয়াত দিবে, এটা হলো দাওয়াত। এইটা এটা এই কথাটা বলতেছেন আল্লাহ তাআলা যে তার চেয়ে মজবুত দিনওয়ালা আর কে হইতে পারে। যেহেতু মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আরবি ভাষা হিসাবে ইস্তিফহামে ইনকারি বলে, বলে যে প্রশ্ন করা মানে ইনকারের সঙ্গে, ওয়ামান আহসানু কওলাম মিম্মা, তার চেয়ে কার কথা সুন্দর হইতে পারে, তার চেয়ে কার দিন সুন্দর হইতে পারে, মজবুত হইতে পারে। তো এই ধরনের প্রশ্নের সঙ্গে বলতেছেন, তো এটা তাকিদ বুঝাইতেছে যে এটাই হলো যে এইভাবে যখন মেহনত করবে যে প্রত্যেকেই নিজে আমল করতেছে এবং প্রত্যেকেই নিজে স্বয়ং অন্যকে দাওয়াত দিতেছে, মেশিন দাওয়াত দিতেছে না, পত্রিকা দাওয়াত দিতেছে না, অন্য কোনো ব্যবস্থাপনার মাধ্যমে দাওয়াত দিতেছে না, তো সেগুলি নয়, বলে নিজে স্বয়ং মেহনত করতেছে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এইটা যখন এরকম হবে তখনই এটা দাওয়াতের মেহনত হবে, এটা তখনই জোহদ হবে, যে জোহদের উপরে আল্লাহ তাআলা তাকিদের সঙ্গে হেদায়েত দিবার ওয়াদা করতেছে, তরবিয়ত করবেন, হেদায়েত দিবেন, আল্লাহ তাআলা তরবিয়ত করবেন স্বয়ং এবং হেদায়েত দিবেন, এটা তখন, এবং আল্লাহ তাআলার নুসরত আর মদদ আর সাহায্য তখনই হবে যখন কিনা এটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং জজবার সঙ্গে, সাহাবাদের তরিকা এবং জজবার সঙ্গে স্বয়ং মেহনত করবে একজন মুসলমান, প্রত্যেকেই পুরা উম্মত, উম্মতের মধ্যে প্রত্যেক ব্যক্তি এই মেহনতকে করবে। কারণ আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে নবীজি আপনি স্বয়ং যা আপনার উপরে নাজিল করা হয়েছে, যে দিন আপনাকে দেওয়া হয়েছে, এটা আপনি স্বয়ং পৌঁছান। এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জজবা এই ছিল যে প্রত্যেক জমাতের সঙ্গে তিনি যান। হুজুর বলেন যে আমার তো মনে চায় যে যত জমাত আল্লাহর রাস্তায় বের হয় আমি প্রত্যেক জমাতের সঙ্গে যাই, কিন্তু আমি প্রত্যেক জমাতের সঙ্গে যেতে পারি না, এই জন্য যে অনেক আমার সাহাবা তাদের কাছে সামর্থ্য নাই যে জমাতে যায়, আমার সঙ্গে যাইতে সবাই আগ্রহী, আমার সঙ্গে যাওয়ার তাদের শক্তি নাই বলে আমি সব জমাতের সঙ্গে যেতে পারি না। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের জজবা হলো এই যে আমি আল্লাহর রাস্তায় যাই আর আমি কতল হয়ে যাই, আবার আল্লাহ তাআলা আমাকে জিন্দা করেন, আবার আমি আল্লাহর রাস্তায় কতল হয়ে যাই, আবার আমাকে আল্লাহ তাআলা জিন্দা করেন, আবার আমি কতল হয়ে যাই, আবার আল্লাহ আমাকে জিন্দা করেন। তো কিরকম জজবা রসুল্লাহ সাল্লাহ ইসলামের ভিতরে, বলে যে নিজে স্বয়ং মেহনত করতেছে, এই নয় যে কাউকে লাগাই দিছে বলে তোমরা করো, অথবা অন্য কোনো ব্যবস্থা করে নিয়েছে সেই ব্যবস্থায় মাধ্যমে রসুল্লাহ ইসলাম তবলিক করতেছেন, দাওয়াত দিতেছেন, বরং স্বয়ং আল্লাহ রাস্তায় বের হয়ে দাওয়াত দিবার জন্য আগ্রহ রসুল্লাহ সাল্লাহ আলী ওসালামের ভিতরে। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আজ এই উম্মত যেহেতু এই দাওয়াতকে ছেড়ে দিয়েছি আমরা, তো এই জন্য আমাদের না তরবিয়ত আছে, না আল্লাহ তাআলা সে গায়েবী নুসরত আর মদদ আছে, সাহায্য আছে, আমরা একজন লোক পরিবেশের মোকাবেলায় নিজের দিনকে রক্ষা করতে পারি না। আমরা বলি যে পরিবেশ এরকম, নিজের দিনের উপরে কি করে টিকি? তো পরিবেশ আমার দিনকে নষ্ট করে দিতেছে। পরিবেশের মোকাবেলা আমি দিনের উপরে টিকতে পারি না, কোন সরকারি ক্ষমতার মোকাবেলা আমি দিনের উপরে টিকতে পারি না। কেউ যদি আমাকে সরকারি ক্ষমতা পেশ করে, তা আমি দুনিয়ার কোন লোভনীয় জিনিস আমাকে পেশ করে, তো আমি এটার মোকাবেলায় নিজের দিনকে রক্ষা করতে পারি। মেরে মহতরম দোস্তার বুজুর্গ বলেন যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেহেতু তাদের মেহনতের তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা ছিল সেই তরিকা ছিল, ওই তরিকার উপরে মেহনত করার কারণে, জজবার উপরে ওই জজবা নিয়ে মেহনত করার কারণে তারা দিনের উপরে, নিজের দিনের উপরে তারা এত পাকা পোক্ত ছিলেন যে দুনিয়ার কোন শক্তি, কোন পরিবেশ, কোন হুকুমত তাদের সামনে পেশ করা হইতেছে আর তারা এটাকে প্রত্যাখ্যান করতেছেন যে না, এটা প্রয়োজন নয়, আমি দিন ছাড়তে পারি না, চাই আমাকে সারা দুনিয়ার হুকুমত দেওয়া হোক অথবা আমি দিন ছাড়তে পারি না, যে কোনো পরিবেশ যে কোনো অবস্থায় হোক না কেন, চোখের পলকের জন্য আমি আমার দিন থেকে সরতে পারি না। কিন্তু আজ মেরে মহতরম দোস্তার বুজুর্গ উম্মত তাদের দিনের উপরে এই পাকা পোক্ত হওয়া, দিনের উপরে সে এত শিথিল, দিনের ব্যাপারে সে এত শিথিল, তার মধ্যে কোনো পাকা পোক্ত অবস্থাই নাই দিনের ব্যাপারে, যে সে যে কোনো লোভনীয় বিষয়ের মোকাবেলায় নিজের দিনকে অগ্রাধিকার দিবে আর এই সমস্ত লোভনীয় জিনিসকে সে প্রত্যাখ্যান করবে এবং সে এটাকে ছাড়বে এবং নিজের দিনকে বাঁচাবে। বলে মাহল পরিবেশের কারণে দিনের উপরে চলতে পারে, পরিবেশ তার দিনকে গাড়িয়ে নিয়ে দিতেছে, অথবা তাকে যদি রাজত্ব পেশ করা হয় তো সে এই রাজত্ব দেওয়ার জন্য তার দিনকে ছেড়ে দিতে। কিন্তু মেরে মহতরম দোস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই মেহনতের কারণে তাদের দিনের উপরে এইরকম পাকা পোক্ত অবস্থা ছিল যে তারা রাজত্ব পেশ, রাজত্বের মোকাবেলায় পর্যন্ত দিনকে অগ্রাধিকার দিতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘটনা শুনাইতেছেন, বলেন যে উনি যখন রোমে জিহাদ করতেছিলেন সেখানে তিনি রোমীদের হাতে বন্দী হইলেন, রোমের বাদশার কাছে যখন তাকে পেশ করা হইল তো রোমের বাদশা তাকে এই প্রস্তাব দিল যে আমি তোমাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিব, তুমি খ্রিস্টান হয়ে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে ছেড়ে দাও। তিনি বললেন যে রোমের সমস্ত বাদশাহী তোমার, তুমি তো বলতেছো অর্ধেক, যদি তোমার সমস্ত বাদশাহী আমাকে দিয়ে দাও, রাজত্ব দিয়ে দাও, আর আরবের সমস্ত রাজত্ব তুমি আমাকে দিয়ে দাও, তবু আমি চোখের পলকের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে ছাড়তে পারব। মেরে মহতরম দোস্তার বুজুর্গ এইরকম পাকা পোক্ত তারা তাদের দিনের উপরে, তাদের দিনের ব্যাপারে তারা এইরকম পাকা পোক্ত যে এত বড় রাজত্ব বলে যে এটাকে তারা প্রত্যাখ্যান করতেছে, তাদের দিনকে তারা অগ্রাধিকার দিতেছে। আজ দাওয়াত না থাকার কারণে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সেই মেহনত না থাকার কারণে, ওই জোহদ না থাকার কারণে, আল্লাহ পাকের তরফ থেকে যে হেদায়েতের ওয়াদা ছিল, যে তরবিয়তের ওয়াদা ছিল এবং যে সাহায্যের ওয়াদা ছিল, বলে যে সে সাহায্য তরবিয়ত আর হেদায়েত বলে যে এইগুলি কোনটাই হইতেছে না, আমরা আমাদের দিনের ব্যাপারে অত্যন্ত দুর্বল, যে কোনো জিনিসের মোকাবেলায় দিনকে আমরা ছেড়ে দিই, দিনের উপরে অন্য জিনিসকে আমরা অগ্রাধিকার দিয়ে দিই। এই জন্য মেরে মহতরম দোস্তার বুজুর্গ বলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি তো চোখের পলকের জন্য তোমার পুরা রাজত্ব এবং আরবের সমস্ত রাজত্ব যদি আমাকে দিয়ে দাও, আমি চোখের পলকের জন্য আমার দিনকে আমি ছাড়তে পারি না। এরকম দিনের উপরে মজবুত এবং পাকা পোক্ত তিনি। এখন বাদশাহ বলতেছে যে তুমি যদি এটাকে গ্রহণ না করো, এই প্রস্তাবে রাজি না হও, তাহলে তো তোমাকে কতল করব, তোমাকে খুন করব, তোমাকে সে হত্যা করব। উনি বলেন তোমার ইচ্ছা, তুমি হত্যা করতে পারো, কারণ মেরে মহতরম দোস্তা বুজুর্গ হুজুর একরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যে উঠাইছিলেন যে দিনকে লওয়ার জন্য জান মালের লোকসানকে বরদাস্ত করা, জান মালের বিনিময়ে দিনকে হাসিল করো, জান মালের বিনিময়ে দিন গেল, এই জন্য যে সমস্ত সাহাবারা দিনকে বাঁচাইয়া জানকে ছেড়ে দিয়া মালকে ছেড়ে দিয়া যারা জানের মায়া মালের মায়া সবকিছুকে পরিত্যাগ করে জান দিয়া মাল সবকিছু তাদেরকে দিয়া নিজের দিনকে বাঁচাইছে, তাদের সম্পর্কে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করতেছেন যে তোমার ব্যবসা অত্যন্ত লাভজনক হয়েছে। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করতেছেন যে তোমার ব্যবসা বড় লাভজনক হয়েছে, যে তুমি মাল দিয়া তোমার দিনকে বাঁচাই নিয়ে আস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই বুনিয়াদ রাখছিলেন এটার উপরে যে রক্তের বিনিময়ে মালের বিনিময়ে দিনকে ধরতে হবে, দিনকে নিতে হবে। তো তারা রক্তের বিনিময়ে মালের বিনিময়ে দিনকে তারা নিয়ে নিছিলেন। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুজুর্গ আল্লাহর রাস্তায় তারা জান দিয়ে দিতেছেন, কিন্তু বলে যে দিনকে তারা ছাড়তে তৈরি না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই কথাই বলতেছেন, তুমি আমার খুন নিতে পারো, তুমি আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি দিনকে ছাড়তে পারি না। দিনের মধ্যে এইরকম পাকা পোক্ত, এত তারা মজবুত তাদের দিনের উপরে। আর মেরে মহতরম দোস্তরা বুজুর্গ আজ এই দাওয়াতের মেহনত, মেরে মহতরম দোস্ত হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় এবং সাহাবাদের তরিকায় এবং তাদের ওই জজ্বার সঙ্গে না হওয়ার কারণে আজ উম্মতের এই দশা যে তারা তাদের দিনের ব্যাপারে অত্যন্ত দুর্বল হয়ে পড়ছে। দুনিয়ার যে কোনো জিনিসের মোকাবেলায় তারা দিনকে ছেড়ে দিয়ে দুনিয়াকে নিয়ে নেবে, মালের লোকসান তো বরদাস্ত করতে তৈরি না, জানের লোকসান তো বরদাস্ত করতে তৈরি না। মেরে মহতরম দোস্তরা বুজুর্গ এটা এই জন্য যে যেই দাওয়াতের মেহনত তার যে অর্থ ছিল সেই অর্থে দাওয়াতের মেহনত, সেই অর্থে দাওয়াতের মেহনত না থাকার কারণে বেশক প্রচার প্রচারণা চারিদিকে হইতেছে আর আমরা মনে করতেছি এটাই দাওয়াত হয়ে যেতেছে। মেরে মহতরম দোস্তরা বুজুর্গ প্রচার প্রচারণা বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করে দিনকে প্রচার করা, বলে এইটাকে দাওয়াত বলে না, এটা তো রেওয়াজি জিনিস। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন এই কথা, বলে রেওয়াজি মেহনতের দ্বারা রেওয়াজি দুনিয়াতে চালু হয়, রেওয়াজেরই উন্নতি হয়, দিনের কোনো উন্নতি হয় না। দিনের উন্নতি তো হবে তখন যখন কিনা এই দিনকে চালু করার জন্য দাওয়াতের ওই তরিকাকে ইখতিয়ার করা হবে যে তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ছিল। এই জন্য বলেন যে আমরা আমাদের এই মেহনতটাকে যতখানি সম্ভব আমরা সুন্নতের কাছাকাছি নিয়ে আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার কাছাকাছি, সাহাবাদের তরিকার কাছাকাছি আমাদের এই মেহনতকে নিয়ে আসতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে বাদশাহোঁ কো ভি দাওয়াত দেনে কে লিয়ে আপনি জামাতোঁ কো ভেজা, কিস তরফ জিসকো ভি দাওয়াত দি উসকি তরফ জামাত কো ভেজা, ওর জামাত কে সাথ আপনে খত ভেজা, কিসরা কো আপনে খত লিখা ওর জামাত খত লেকর গই, কিসরা নে খত কো পড়কর ফাড় দিয়া। আপনে ফরমায়া কে ইসনে হামারা খত নেই ফাড়া, ইসনে আপনা মুলক ফাড় লিয়া। আপনি ইতমিনান ফরমায়া কে হামারা খত নেই ফাড়া, আপনা মুলক ফাড় লিয়া। মে আর্জি করনা চাহতা হুঁ কে উম্মত তক দীন কে পেগাম কো পৌঁছানে কে লিয়ে আগর মুসলমান বজাতে খুদ আমাল ইবাদত ওর আমাল দাওয়াত করতে হুয়ে খুদ হরকত মে নহি আয়েগা তো জো নুসরতে সাহাবা কে জমানে মে নাজিল হুই হ্যায় উম্মত বনু সুরত হ্যাঁ কবি নেই দেখ সকতি তো মহফুজ হ্যাঁ জাত পুরে দিন পর চলনে বলা দিনদার তো হ্যাঁ দিন কাজ মদগার নই হ্যাঁ জাত পুরে দিন পর চলনে বলা দিনদার হ্যাঁ দিন কাজ মদগার নই হ্যাঁ দিন কাজ মদগার ও শখস হো দূসর দিন পর লানে কি কোশিশ মে লগা হুয়া হো উসকো দিন কাজ মদগার কে আল্লাহ কি মদ দিন মদগারো কে সাথ হে নুসরত আল্লাহ তালা কি আপনা খত কিসরা নে ফাড়া আপনি ফরমায়া কি আমারা খত নেই ফাড়া আপনা মুল্ক ফাড় লিয়া ইয়ে আসর ইস খত কে ফটনে মে ইয়ে আসর ইস খত কে ফটনে মে ইয়ে আসর ইস খত কে ফাড়ে জানে মে কি জিসে মুল্ক ফট গয়া ইয়ে সির্ফ ওর সির্ফ তাসির হ্যাঁ আমার ইবাদত ওর দাওয়াত কি জিনকো ইস খত কে পৌঁছানে কে মৌকে পর কিয়া গয়া হ্যাঁ হ্যাঁ সমঝনে কি বাত ইস ওয়াক্ত উম্মত মে উম্মত তক দিন কে পেগামাত কে পৌঁছানে কে জিতনে রিওয়াজি তরিকে হ্যাঁ উন রিওয়াজি তরিকো সে ইসলাম কি মালুমাত ফেল সকতি হ্যাঁ ইসলাম নহি ফেল সকতা কিউকে ইসলাম কে ফেলনে কা তালুক মুসলমান কি ইবাদাত কো মামলাত ওর আখলাক ওর মাশরে কো লেকর আমলি তোর পর উম্মত পর ইসলাম পেশ করনা ইয়ে ইসলাম কে ফেলনে কা সবব থা মেরে দোস্ত বুজুর্গ আজিজো উম্মত কো আপনে দিন সে ফিতরি মহব্বত নহি হ্যায় জিসসে ফিতরি মহব্বত হো জাতি হ্যায় উসকা নুকসান বরদাশত নহি হোতা বিবি সে ফিতরি মহব্বত হই হলকি বিমারি বরদাশত না হোগি বচ্চো সে ফিতরি মহব্বত হনকি হলাকত বরদাশত না হোগি আপনে মশাগিল সে তিজারত সে জরাত সে ফিতরি মহব্বত বরদাশত নহি কর সকতা কি দুকান জল জায়ে ইয়া খেত জড় জায়ে কিউ সির্ফ ইসলিয়ে কি জান ওর মাল ওর ওয়াক্ত ইন পর লগা হ্যায় ইসলিয়ে ইনসে ফিতরি মহব্বত দিন কে লিয়ে জান ওর মাল ওর ওয়াক্ত কা লগানা উম্মত কে তসাউর সে নিকল গয়া হ্যায় ইসলিয়ে উম্মত কো দিন সে ফিতরি মহব্বত নহি হ্যায় ইসলিয়ে মেরে দোস্ত আজিজো সবসে আহম বুনিয়াদি বাত ইয়ে হ্যায় কি হাম দাওয়াত পর আয়ে হাম দাওয়াত পর আয়ে দেখো মে ফের আর্জ কর দেতা হুম কিসি ভি জরিয়ে সে বাত কা পৌঁছানা দাওয়াত নহি হ্যায় বলকে সাহাবা কে তরিকে মেহনত ওর উনকি নকল হরকত কি মুশাবহত ইখতিয়ার করনা উম্মত তক দিন কো পৌঁছানে কে লিয়ে ইয়ে আপনি ওর দূসরো কি হিদায়ত কা ইয়কিনি সবব হ্যায় জিসকে জরিয়ে সবসে পেহলে ইয়কিন কি তবদিলি কা মুতালবা হ্যায় কি দাওয়াত সবসে পেহলে ইয়কিন কে বদলনে কে লিয়ে হ্যায় ইসলিয়ে হর নবী সবসে পেহলে ইয়ে কলমা লেকর আয়া হ্যায় কলমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন সবসে পেহলে আকায়েদ কো দুরুস্ত কিয়া গয়া হ্যায় আল্লাহ কে হর গায়র কি নফি সে আল্লাহ কে হর গায়র কি নফি সে ওর আল্লাহ তাআলা কো উসকি সিফাত উসকি আহকাম ওর জেসা ও হ্যায় এসা উসকো মাননা ওর জেসি উসকি মাননে কা হুকুম হ্যায় উসকি ইস তরহ ইতাআত করনা ইয়ে সবসে পেহলে ইসকা হুকুম দিয়া গয়া হ্যায় সবসে পেহলে ইসকা হুকুম দিয়া গয়া হ্যায় ইসলিয়ে ইয়াদ রাখনা সবসে বড়া আমর আল্লাহ কা মুমিন কে লিয়ে ও ঈমান লানা হ্যায় লেকিন ইস জামানে মে মুসলমান নহি সমঝতা কি ঈমান লানা ইমান লানা মেরে লিয়ে হ্যাঁ ই সমঝতা হ্যাঁ ইমান লানা তো কাফির কে লিয়ে হ্যাঁ কে ও কুফর ইসলাম মে আ যায় কে ইমান লে আবে কুফর ইসলাম মে আনা ইসলাম লানা হ্যাঁ ওর ইমান লানে কা হুকম মুমিন কো হ্যাঁ কুরআন হাদিস ইসসে ভরে হুয়ে হ্যায় আপকা আল্লাহ কা হুকম হ্যায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু এ ঈমান ওয়ালো তুমি ঈমান লাও ইসকা মতলব সির ইয়ে থা কে এ ঈমান ওয়ালো আল্লাহ ওর আল্লাহ কে রাসূল কি ইতাআত উনকে আহকাম কা পাবন্দ হোকর চলো ইসকো ঈমান কহতে হ্যায় ইসলিয়ে সাহাবা কিরাম কা মামুল থা মেসো জো আর্জ করা হুম মেসো হর কাম করলে খুশুস ও সারি উম্মত কাজ উম্মত মুসলিমা কামুমন সবসে পহলা হুকম সমঝতা হুম ও সবসে পহলি জরুরত সমঝতা হুম সাহাবা কি তরহ ঈমান কি তজদীদ করনে কে তরিকো কো সিখে উন তরিকো কো সিখে কে ও ঈমান কি তজদীদ কে কে মাসুম তরিকে হ্যায় ইয়ে হুকুম ঈমান কি তকমিল কা ওর ঈমান কি তজদীদ কা কেসে পুরা হো ইসকা পুরা করনে কে কে তরিকা হ্যায় মেরে দোস্তো আজিজো জব ঈমান নমাজ পড়না আল্লাহ কা আমর হ্যাকে অন্দর ইতনে আহকাম কই লমহা নমাজ কা হুকম সে খালি নই হ্যাঁ তরিকা হ্যা ঈমান লানা জো আল্লাহ কা মুস্তকিল আমর হ্যা আমর কে পুরা করলে কই তরিকা নই হোক আমর কে পুরা করলে তরিকা বতলা ঈমান কি তজদীদ কেসে হো সরাহত মিলতা হ্যায় সাহাবা সে হায়াত সাহাবা পড়া করো তাকে আপস মে কাম কে তরিকো মে উলঝনা ছোড় দো কাম কে তরিকো মে উলঝে হুয়ে হো ক্যুঁ ইসলিয়ে কে ইয়ে পক্কি বাত হ্যায় জো সাহাবা পর নজর না রখেগা কাম কো তনজিম বনাকে তরিকার কি ইখতলাফ মে উলঝ কর রে যায়গা ইয়ে করু তো ইয়ে না করু ইয়ে করু তো কেসে করু ইয়ে করু তো ক্যা করু জি হ্যাঁ হরেক কা দাওয়া আপনে তজর্বে কি তরফ লানে কা হোগা কে মেরা তজর্বা ইউ হ্যাঁ ইউ করো মেরা তজর্বা ইউ হ্যাঁ ইউ করো ঈমান কে তকবীয়ত কে লিয়ে ঈমান কি তজদীদ কে লিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে আপনে সাহাবা কো মসজিদ সে জোড়া থা কে ইয়ে ঈমান কি তজদীদ কি জগহ হ্যায় আল্লাহ ওয়ালা বননে কে লিয়ে আল্লাহ কে ঘর মে আনা পড়েগা ওর ইয়ে সাহাবা কা মামুল হ্যায় মানে কাজ কিয়া হায়াত সাহাবা পড়া করো তাকে মালুম হো কে ক্যা তরিকা আমল হ্যা ক্যা তরিকা আমল হ্যাঁ হযরত সাহাবা মে তিসরে জিল কে ইবতিদা মে মজালি সে ঈমান কা বাব কায়েম কিয়া হ্যায় ওর উসমে সাফ লিখা হ্যায় কে আব্দুল্লাহ ইবনে রাওহা মুআয ইবনে জবল উমর ইবনে খাত্তাব উবাই ইবনে কাব ওর আবু হুরায়রা ये पांच बड़े बड़े सहाबा हैं इनका मामूल था कि ये लोगों से मुलाकातें करके कहते थे थोड़ी देर के लिए हमारे साथ आ जाओ अब पर ईमान लानेंगे हज से कहा गया कि हजरत आप तबलीग के उसूल पर किताब लिख दें फरमाया कि मैं नमूना नहीं हूं फरमाया कि मैं नमूना नहीं हूं उसूल मैं नहीं तय करूंगा उसूल মানে হেল্প সাহেব লিখি ইসলিয়ে تاکہ امت وہ کرے جو صحابہ نے کیا ہے. وہ علیہ السلام کا تو ملفوظ بار بار سنتے ہیں آپ. حضرت فرماتے تھے میں اس کام سے کچھ نہیں چاہتا, کچھ نہیں چاہتا سوائے اس کے کہ محمد صلی اللہ علیہ وسلم امت کو جہاں چھوڑ کر گئے تھے دعوت اور عبادت کی سطح کے اعتبار سے امت اس سطح پر اس طریقے پر پہنچ جائے, میں یہ چاہتا ہوں. اس لیے میں نے عرض کیا کہ ایمان کی تقویت کا تعلق مسجد سے تھا. اجلس بنا نؤمن ساعة, عمر رضی اللہ عنہ کہتے تھے ہمارے ساتھ آؤ تاکہ ایمان کی مجلس میں بیٹھیں تو ہمارے ایمان میں زیادتی ہو. اس کی تقویت کا اور اس کی تجدید کا تعلق مسجد سے تھا, یہ روایتوں میں واضح ہے, یہ روایت میں واضح ہے. اس لیے میں نے عرض کیا کہ سب سے پہلا کام کہ دعوت کے ذریعے یقینوں کا بدلنا, یہاں لا کر یہاں ایمان کے حلقوں میں بٹھاؤ اور غیب کے تذکرے کانوں میں ڈالو. امت اللہ کے غیر سے متاثر ہے. سمجھتے تھے ساری بے دینی اور جتنا باطل کا تسلط ہے امت پر وہ صرف اللہ کے غیر کے تاثر کی وجہ سے. اس لیے جتنا باہر کا نقشہ ہے اس غیروں کے تاثر کے نقشوں سے امت کو نکالنا یہ ہمارے گشت کا موضوع ہے, یہ ہمارے گشت کا موضوع ہے. قم بنا نؤمن ساعة, تعال بنا نؤمن ساعة, اجلس بنا نؤمن ساعة, یہ ہیں صحابہ کے اقوال. فرماتے عمر رضی اللہ تعالیٰ عنہ کہ میں تمہیں ایمان کے حلقوں میں ہیں اس لیے جوڑتا ہوں تاکہ میرے ایمان میں زیادتی ہو. امام بخاری رحمۃ اللہ نے معاذ بن جبل رضی اللہ عنہ کے عمل سے یہ بات ثابت کی ہے کہ مجالی سے ایمان کی تقویت کا سبب ہیں, اپنا باب قائم کیا اور معاذ کے عمل سے اس بات کو ثابت کیا. اس لیے میں تاکید کرتا ہوں اور پوری بصیرت کے ساتھ تاکید کرتا ہوں, پوری بصیرت کے ساتھ تاکید کرتا ہوں کہ مساجد کو ملاقاتوں کے دوران عمل سے خارج نہ چھوڑا جائے. کیوں؟ سمجھتے تھے کہ جتنے مسجد سے باہر کے پھیلے ہوئے نقشے ہیں ان نقشوں کا یقین نکالنے کے لیے پہلے ان کو نقشوں میں سے نکالو, گناہوں کی ظلمتوں کا, کفر کی ظلمتوں کا, فرائض کو چھوڑنے اور ارتداد کی ظلمتوں کا اس وقت تک اندازہ نہیں ہوگا جب تک یہ اس ماحول کو چھوڑ کر ایمان کے ماحول میں نہیں آئے گا. اس لیے کہ صحابہ نے جو کفر و شرک کو سمجھا ہے وہ اسلام میں آ کر سمجھا ہے, اسلام میں آ کر سمجھا ہے, ورنہ وہ کفر کو حق سمجھتے تھے, کفر کو حق سمجھتے تھے اور شرک کو حق سمجھتے تھے. دعا کرتے تھے ابو جہل کہ اے اللہ مجھ میں اور محمد صلی اللہ علیہ وسلم میں سے جو حق پر ہے اس کو باقی رکھ. وہ جانتا تھا کہ میرا دین حق ہے. اس لیے میرے دوستو عزیزو یہ میں نے ایک درمیان اس لیے عرض کیا ہے تاکہ ہم سمجھیں کہ امت کو تربیت اور تعلیم کے لیے کہاں جوڑا گیا تھا. یہاں مسجد کے ماحول میں غیب کے تذکروں میں بٹھا کر سب سے پہلے اس پر لاؤ کہ امت غیب پر یقین لائے. ابھی تو موجودات کے, مصنوعات کے, مشاہدات کے, تجربات کے تذکرے ہیں, مغیبات کے تذکرے ہی نہیں ہیں. تو میرے محترم دوستو بزرگو بلند جائے حضور اکرم صلی اللہ علیہ وسلم بادشاہدের কাছে চিঠি পাঠিয়েছেন, দাওয়াত দিয়ে চিঠি পাঠিয়েছেন, সাহাবাদের মাধ্যমে জামাত বানায়া পাঠিয়েছেন, সাহাবাদের জামাত বানায়া চিঠি দিয়ে পাঠিয়েছেন, তো বাদশাহদের কাছেও সাহাবাদের জামাত পাঠাইছে, তারা চিঠি নিয়ে গেছে, বিভিন্ন বাদশার কাছে গেছে, পারস্যের বাদশাহ কিসরার কাছে যখন চিঠি নিয়ে গেলেন সাহাবারা, তো সে ওই চিঠিকে ছিঁড়ে ফেলল। তো যখন এই সংবাদ রসুল্লাহ সাল্লাহ আসলামকে দেওয়া হল, হুজুর আকরম সাল্লাহ আলী ওসাল্লাম বললেন যে সে চিঠি ছিঁড়ে নাই, সে তার রাজত্বকে টুকরো টুকরো ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলছে। তিনি দাওয়াতের মোকাবেলায় আল্লাহ তাআলার মদদ এবং নুসরত, আল্লাহ তাআলার সাহায্য এরকম ছিল যে যখন দাওয়াত ছিল তো আল্লাহ তাআলার সাহায্য এরকম ছিল যে দাওয়াতকে যে অস্বীকার করবে এবং দাওয়াতকে যে ইনকার করবে তো তার মোকাবেলায় আল্লাহ তাআলা সাহায্য হবে। হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইরশাদ, এই কথা যে সে এই দাওয়াতের চিঠি, আমার চিঠি, এটাকে সে ছিঁড়ে নাই, বরং সে তো তার রাজত্বকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলছে। এই আল্লাহ তাআলার সাহায্য এরকম হবে যে এই সাহায্যের দ্বারা কিসরার পুরা রাজত্ব টুকরো টুকরো করে দিবেন আল্লাহ তাআলা, তার সমস্ত শক্তি বিলীন করে দিবেন আল্লাহ তাআলা। তো মেরে মহতরাম দোস্তা বুজুর্গ বলে যে এটা কখন হয়েছে, তো যখন কিনা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন যারা এই দাওয়াতের রাস্তায় হরকত করতেন, চলতেন, তারা তাদের আকীদা, তাদের ইবাদত এবং তাদের মুআশারাত, অর্থাৎ তাদের মানুষের সঙ্গে সামাজিক জীবনযাপন, পারিবারিক জীবনযাপন, এমনিভাবে তাদের মামলা কামাই রোজগার, এমনিভাবে তাদের আখলাক, তাদের চারিত্রিক গুণাবলী, এইগুলিকে যখন তারা উন্নত করছিলেন, এই সমস্ত গুণাবলী সহকারে, এই সমস্ত জিনিস সহকারে যখন দাওয়াতের রাস্তায় চলছেন, তো আল্লাহ তাআলা যে গাইবি সাহায্যের ওয়াদা করছিলেন সে গাইবি সাহায্য তাদের সঙ্গে হয়েছে। এটা এরকম নয় যে রেওয়াজি ভাবে যেকোনো ভাবে যেকোনো প্রচার মাধ্যমের মাধ্যমে ইসলামকে জিন্দা করে দিব, অথবা বলেন যে যখন মানুষ এরকম ভাবে প্রচার করবে তো বলে যে এটা যারা ইসলামের জ্ঞান তো বাড়বে কিন্তু ইসলাম বাড়বে না, ইসলাম জিন্দা হবে না, ইসলামের জ্ঞান জিন্দা হয়ে যাবে। ইসলামের জ্ঞান দিয়া কি হবে যদি ইসলামই না থাকলো? এই জন্য বলেন যে সমস্ত নবীদেরকে সর্বপ্রথম দুনিয়াতে যখন আল্লাহ তাআলা পাঠিয়েছেন তাদেরকে সর্বপ্রথম যে কাজ দিয়েছিলেন সেটা হল যে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়া। ওমার সাল্লাম মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদূন। আল্লাহ তাআলা নিজেই বলেন যে যত নবী রসুল আমি দুনিয়াতে পাঠাইছি তাদের প্রথম দাওয়াতই এটাই ছিল যে তোমার আকীদাকে, তোমার বিশ্বাসকে, এটাকে তুমি ঠিক করো। আল্লাহ আসেন, আল্লাহ এক, আল্লাহ তার সমস্ত গুণাবলী সহকারে আসেন, তো আল্লাহ তাআলাকে স্বীকার করো, আল্লাহ তাআলাকে মানো। সর্বপ্রথম দাওয়াত এটাই ছিল যে দিলের ভিতরে, অন্তরের ভিতরে আল্লাহ তাআলা জাত ও সিফাতের ইয়াকিন দিলের ভিতরে পয়দা হয়ে যায়, আল্লাহ তাআলার ইয়াকিন দিলের মধ্যে পয়দা হয়ে যায়। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলার ইয়াকিন দিলের মধ্যে পয়দা হওয়া বলে যে এটার জন্যই এই দাওয়াতের মেহনত, তখনই আল্লাহ তাআলার সাহায্য সাহায্য হবে যখন দিলের ইয়াকিন ঠিক হয়ে যাবে, দিলের ইয়াকিনকে ঠিক করে যখন এই দাওয়াতের রাস্তায় চলবে। এই জন্য সব নবীরা সর্বপ্রথম দাওয়াতি ইয়াকিন এনে দিচ্ছে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে মুশরিকরা একথা মনে করত যে তাদের দিন হক, তাদের শিরক হক, তারা যে কুফরি করতেছে এটাকে তারা হক মনে করত। তার মোকাবেলায় একজন লোক যখন ইসলামের মধ্যে আসে তো ইসলামকে, ইমানকে, এটাকে হক মনে করে, আল্লাহকে হক মনে করে। তো এই হক তার দিলের মধ্যে বসতে হবে আগে, যে সে আল্লাহকে হক জানতেছে, আল্লাহ তাআলার ইয়াকিনকে সে ঠিক করে আগে। এই জন্য আমাদের এই রাস্তার মধ্যে সর্বপ্রথম মেরে মহতরম দোস্তার বুজুর্গ ইমানের দাওয়াত, যাতে ইমান একজন মুসলমানের মজবুত হয়ে যায়। মানুষ মনে করে যে ইমানের দাওয়াত অপরের জন্য, অমুসলমানদের জন্য, বেঈমানদের জন্য, কাফেরদের জন্য, উনি বলেন যে না, আল্লাহ তাআলা একজন ইমানদারকে সর্বপ্রথম যে হুকুম দিতেছেন সেটা ইমানেরই হুকুম দিতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আল্লাহ তাআলা সবচেয়ে বড় হুকুম এক ইমানওয়ালার উপরে, এক ইমানওয়ালার জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বড় হুকুম হইল সে যেন আল্লাহর উপরে ইমান আনে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে আল্লাহ তাআলার এক হুকুম হইল নামাজ পড়ো, আল্লাহ তাআলার এক হুকুম হইল নামাজ পড়ো। তো যখন একটা লোক আল্লাহ তাআলার হুকুম জেনে নামাজ পড়ে, তো নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কোন মুহূর্ত এরকম খালি নাই যেখানে আল্লাহ তাআলার হুকুম নাই। প্রতিটা নামাজের যতক্ষণ সে নামাজরত আছে ততক্ষণ প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার হুকুম সে পালন করতেছে। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এরকম এক হুকুম দিয়েছেন ইমান, বলে ইমান যেমন নামাজের হুকুম দিয়েছে তেমন ইমানেরও হুকুম দিয়েছে। প্রত্যেক ইমানদারদেরকে পয়লা হুকুম আল্লাহ তাআলার যে তুমি ইমান আনো। আজ এই ধারণা হয়ে গেছে বলে ইমান, আমি একজন মুসলমান আমাকে ইমান আনতে হবে, আর আমি তো ইমান আনছি, আরে যে ইমান আনে নাই তাকে ইমানের দাওয়াত দেওয়া হোক না। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, একজন ইমানদার দেখি ইমানদার কি আল্লাহ তাআলা সর্বপ্রথম হুকুম দিতেছেন যে তুমি ইমান আনো। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, যখন ইয়াকিন মানুষের আকিদা দুরুস্ত হবে, বিশ্বাস মানুষের ঠিক হবে, মানুষের জিন্দগিতে আল্লাহ তাআলার ইতাআত হবে, ইবাদত হবে, এমনি ভাবে তার বসবাসের মধ্যে আল্লাহ তাআলার হুকুম জারি হবে, তার কামাই রোজগারে আল্লাহ তাআলার হুকুম মতো সে কামাই রোজগার করবে, তার চারিত্রিক গুণাবলী আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন সেরকম হবে, মানে এই সমস্ত গুণের সঙ্গে যখন মুসলমান দাওয়াতের রাস্তায় চলবে তো আল্লাহ তাআলা দিনকে দুনিয়াতে জিন্দা করবেন, আল্লাহ তাআলা সাহায্য করবেন। আল্লাহ তাআলা গায়বী সাহায্য এটার উপরে নির্ভর করতেছে। এ নয় যে শুধু দাওয়াত দেওয়া, মানে দাওয়াতের সঙ্গে সঙ্গে সে নিজেও যে জিনিসের দাওয়াত দিতেছে এটাকে হক মনে করতেছে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই জন্য বলেন যে হায়াতুস সাহাবা লিখছেন হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, লোকেরা বলতেছিল হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহিকে যে আপনি একটা তবলিগের উসুল কিতাব নিয়মাবলী এটার একটা কিতাব লিখে দিয়ে যান, কিভাবে তবলিগ চলবে, দাওয়াতের এই কাজ কিভাবে চলবে। উনি বলছেন আমি কোন আদর্শ নই, দাওয়াতের কাজের জন্য আদর্শ আমি নই, বরং আমি তো দাওয়াতের কাজের আদর্শ সাহাবাদেরকে মনে করি। সাহাবাদেরকে দেখো যে তারা কিভাবে এই দাওয়াতের মেহনতকে করছেন, এই জন্য আমি হায়াতুস সাহাবা দেখছি, সাহাবাদের জিন্দগি। তো সাহাবাদের জিন্দগির মধ্যে তিনি ইমানেরও একটা অধ্যায় রাখছেন। তো ইমান বলে যে একজন মুসলমান সে তার ইমানকে নবায়ন কি করে করবে, ইমানকে শক্তিশালী কি করে করবে, ইমানকে সে বৃদ্ধি কি করে করবে, আর ইমানকে নতুন তাজা কি করে করবে, এদের জন্য তরিকা হায়াতুস সাহাবার মধ্যে সাহাবাদের জিন্দগির মধ্যে দেখা যায়। তো সাহাবাদের জিন্দগি দেখো। তো কাজেই মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি একথা বলছেন যে আমি আদর্শ নই এই মেহনতের মধ্যে, এই মেহনতের আদর্শ হলেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলার মাজমাই। তো সাহাবাদের জিন্দগি দেখো, তারা তাদের ইমানকে ঠিক করার জন্য, শক্তিশালী করার জন্য, আর ইমানকে তাজা করার জন্য তারা কিভাবে মেহনত করছেন। সেই মেহনতকে তোমরা করবে, যখন এই উম্মত ওই মেহনত করবে তো ইমান এই উম্মতের শক্তিশালী হবে। সাহাবাদের তরিকা কি ছিল বলে যে তারা গাস্ত করে করে লোকদেরকে মসজিদে জমা করতেন। বড় বড় সাহাবা, পাঁচজন সাহাবার নাম তিনি বলছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলে এই সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম, বলে তারা লোকদেরকে মসজিদে জমা করতেন ইমানের আলোচনা করার জন্য, মানে ইমানের তাজকিরা, ইমানের আলোচনা করো, মেরে মহতরম দোস্তা বুঝো, যখন ইমানের আলোচনা এবং ইমানের তাজকিরা তোমরা করবে, এর দ্বারা তোমাদের ইমান বৃদ্ধি পাবে, আর ইমান তোমাদের নবায়ন হবে, ইমানের মধ্যে শক্তি আসবে, ইমান শক্তিশালী হবে। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন, বড় বড় সাহাবা, তারা এই কথা বলতেন যে ইজলিস বিনা নুমিন সাআতান, আমাদের সঙ্গে বসো কিছু সময়, আমরা আল্লাহর উপরে ইমান আনি। আরে তারা তো ইমান আগেও আনছে, এখন আবার কি ইমান আনবে? কেউ কেউ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশও করছেন, পরে দেখেন আবদুল্লাহ ইবনে রাওয়াহা কোন ইমানের কথা বলে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তো ওই ইমানি মজলিসের কথা বলতেছে যে ইমানি মজলিসের উপরে আল্লাহ গর্ব করে। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন, তাদের যেটা তরিকা ছিল সেটা হলো যে একজন মানুষকে বাহিরের মজলিস, বাহিরের পরিবেশ থেকে, যেই পরিবেশের মধ্যে ইমানকে ইমান ধ্বংস হয় এবং সারা দুনিয়ার সমস্ত জিনিস থেকে সে তার দিলের মধ্যে, তার দিল এই সারা দুনিয়ার জিনিস থেকে প্রভাবিত হয়, বাজারের মধ্যে বসে আছে, বাজারের প্রত্যেকটা জিনিস তার দিলকে প্রভাবিত করতেছে, তার দিলের ভিতরে আসর করতেছে। তো সারা দুনিয়ার সমস্ত মখলুকের আসরকে, আসর যেখানে পয়দা হয় সেখানে সে বসে আছে। তো কাজে সেখান থেকে তাকে উঠায় নিয়ে আসো এবং তাকে সেখান থেকে আলাদা করে ইমানের পরিবেশে নিয়ে আসো। যে পরিবেশে তার ইমান নষ্ট হলো সেখানে ইমান কি করে বনবে? এই জন্য উনি বলেন, বলে যে আমাদের গাছের সময় মসজিদকে যেন আমরা খালি না রাখি, মসজিদের মধ্যে ইমানের মজলিস থাকে, বাইরে থেকে লোকদেরকে উঠায়া মসজিদে আনবো এবং এখানে এই মসজিদে ইমানের পরিবেশের মধ্যে যখন সে বসবে, ইমানের কথা শুনবে, তো তার ইমান তাজা এবং শক্তিশালী হবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, উনি বলেন যে আল্লাহ তাআলা সাহায্য পাওয়ার জন্য, আল্লাহ তাআলা সাহায্য পাওয়ার জন্য শুধু দিনদার হওয়া যথেষ্ট নয়, দিনের জন্য মেহনত করা, দিনের সাহায্য করা। এই জন্য মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলী বলতেন এই কথা, বলে যে একজন যদি নিজে স্বয়ং দিনদার হয়ে থাকে, পরিপূর্ণ দিন তার মধ্যে থাকে, তো সে একজন দিনদার বটে, কিন্তু সে দিনের সাহায্যকারী কখনোই নয়। দিনের সাহায্যকারী তো তখন হবে যখন সে দিনের জন্য হরকত করবে, অন্যকে অন্যকে এই দিন পৌঁছাবে এবং অন্যের কাছে দাওয়াত নিয়ে যাবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এই জন্য বলেন আল্লাহ তাআলা সাহায্য, যেটা গাইবি সাহায্য সাহাবাদের জমানায় হয়েছিল, যে সাহায্য সাহাবাদের সঙ্গে ছিল, ওই সাহায্য এই উম্মতের সঙ্গে তখনই হবে যখন এই উম্মত সাহাবাদের ওই তরিকায় এই দাওয়াতওয়ালা মেহনতকে তারা করবে এবং তারা এই দাওয়াতের মেহনতকে নিজের জান মালের কোরবানির সঙ্গে, নিজের ইমানকে দুরুস্ত করতে করতে, নিজের ইবাদতকে ঠিক করতে করতে, নিজের মুআশারাতের মুআমালাতকে আর নিজের আখলাককে ঠিক করতে করতে এই দাওয়াতের মেহনতকে করবে, তখন আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার সাহায্য এই দিনের মেহনতের সঙ্গে এই উম্মত হাসিল করবে। সবসে পহলে মেহনত করনি হোগি ইস পর ফিকরনে ওয়ালি জাত সিরফ আল্লাহ কি হে। জিতনা নিজামে কায়নাত ফেরা হুয়া হে কি আল্লাহ কি জাত আলি সে ফায়দা উঠানে কা জরিয়া হরগিজ নাই হে, বলকে আল্লাহ কি জাত আলি সে ফায়দা উঠানে কে লিয়ে কায়নাত কা ইয়াকিন নিকলনা শর্ত হে। হমারি তবিয়তে ইসকি পাবন্দ হই হুই হ্যাঁ কে শকলো পর মেহনত করো ও চিজো পর মেহনত করো, ফির ইন চিজো মে কামিয়াবি লানে কে লিয়ে ইনহে আল্লাহ কে সামনে পেশ করো। ইহি ওয়াজহ হ্যায় কে তাজির দোকান কে জরিয়ে সে, কাশকার জমিদারে কে জরিয়ে সে, হাকিম হুকুমত ও সরমায়েদার সরমায়েদারি কে জরিয়ে সে অভি তক হম কাম করতে করতে ইহা পৌঁছে হ্যাঁ কে জাহিরি কোশিশ হমারি জিম্মে হ্যায় কামিয়াবি আল্লাহ কে হাত মে হ্যায়। বাপর জাহরি কোশিশ হমারে জিম্মে হ্যা কামিয়াবি আল্লাহকে হাত মে হ্যা মেরে দোস্ত বুজুর্গ আজিজ হো মে আপসে এক ওয়াকিয়া আর্জ করতা হুম জিসে মালুম হো জায়েগা কি ইতনি বাত মুশরিক ভি জানতা থা কি মেহনত মেরে জিম্মে হ্যা কামিয়াবি আল্লাহকে হাত মে হ্যা লেকিন ওই নই জানতা থা কি আল্লাহ কি জাত আলি সে ফায়দা উঠানে কা ক্যা রাস্তা হ্যা দিমাগ জো হযরত শানুয়া কে এক আদমি হ্যা ও মক্কা মুকরমা আয়ে ও সুনা কি হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতো কা ইনকার ফরমাতে হ্যা ওর এক আল্লাহ কি তাওহীদ কি তরফ বুলাতে হ্যা তো কুফারে মক্কা নে কাহা জুমাত ইয়ে জো আদমি হ্যা ইসনে হামারে মামলে মে মুশকিল পেদা কর দি হ্যা হামারি জামাতে ফুট ডালতি হ্যা জুমাত কেতে হ্যা মুঝে ফোরন খেয়াল আয়া কি মে ইনকা ইলাজ করু ফরমাতে মেনে আপকো তলাশ কিয়া আপসে মুলাকাত হুই মেনে কাহা কি এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপকি বিমারি বড়ি বিমারি নাহি হ্যা মে আপকা ইলাজ করুঙ্গা মেনে পহলে ভি লোগো কা ইলাজ কিয়া হ্যা ঠিক হো গয়ে আপ ভি ঠিক হো জায়েঙ্গে লেকিন শিফা আল্লাহ কে হাত মে হ্যা ইয়ে মুশরিক কে রা আবি ঈমান নি লায়ে বুতো কো বুরা কেহনে কি ওয়াজহ সে আপকা ইলাজ করনে কে লিয়ে আয়ে ওর ইয়ে কাহা কে মে ইলাজ করুঙ্গা জাহিরি কোশিশ করুঙ্গা মগর কামিয়া মগর শিফা আল্লাহ কে হাত মে মেরে দোস্তো আজিজো জরা সা এক মিনিট কে লিয়ে আগর মে আজ ইস বাত পে গৌর করেন কি কোশিশ আসবাব পর উম্মীদ আল্লাহ সে কোশিশ জমিদারে পর গল্লে কি উম্মীদ আল্লাহ সে কোশিশ তিজারত পর নফে কি উম্মীদ আল্লাহ সে মেহনত হুকুমত পর গলবা ওর ইজ্জত কি উম্মীদ আল্লাহ সে তো জরা ফেসলা করো কি ইস মুশরিক ওর ইস মুমিন কি বাত মে ক্যা ফরক বাকি রহ গয়া ক্যা ফরক বাকি রহ গয়া যে সাফ ফরমাতে থে কি দো রাস্তে হ্যা অলগ অলগ রাস্তে হ্যা এক আল্লাহ কি জাত আলি সে ফায়দা উঠানা বরায়ে কায়নাত এ ফায়দা উঠানা বরায়ে রাত ফায়দা উঠানে কো আমাল কেতে হ্যা বরায়ে কায়নাত ফায়দা উঠানে কো আসবাব কেতে হ্যা রাস্তে অলগ অলগ হ্যা বরায়ে কায়নাত ফায়দা উঠানে কো আসবাব কেতে হ্যা জিনমে থোড়া মিলেগা থোড়া মিলেগা وقتی طور پر ملے گا مگر وہ بھی غیر یقینی ہے اعمال کے راستے سے اللہ کی ذات عالی استفادہ کرو تو زیادہ ملے گا جب چاہو گے جب ملے گا اور آخرت میں اس کا بدلہ اور اس کا اجر ملے گا صحابہ کے واقعات بھرے پڑے ہیں نصرات غیبیہ جتنی بھی ہیں ان کے بتانے کا اصل مقصد یہ تھا کہ امت قیامت تک اللہ کی ذات عالی سے ان راستوں ان طریقوں کے ذریعے سے فائدہ اٹھاوے جن طریقوں سے صحابہ نے فائدہ اٹھایا ہے تو میں نے عرض کیا کہ محنت اسباب پر امید اللہ سے یہ ایک غیر مسلم بھی کر سکتا ہے مسلمان کا کام یہ نہیں تھا مسلمان کا کام یہ تھا کہ یہ محنت کرتا اعمال پر امید کرتا اللہ سے ایک صحابی نے عرض کیا کہ میں تجارت کے لیے بحرین جانا چاہتا ہوں فرمایا پہلے دو رکعت نماز پڑھ لو آپ نے اپنے صحابہ کو مادی چیزوں پر سے کامیابی کا یقین پر نہیں اٹھایا بلکہ احکام اور اعمال سے ہی کامیابی کے یقین پر اٹھایا جتنی صحابہ کرام کی غیبی نصرتوں کے واقعات ہیں ان سب میں عمل کا مقدم کرنا ہے لیکن اسباب کا ترک کرنا یا ترک اسباب کی ترغیب دینا یا ترک اسباب کی ترغیب دینا یا ترک اسباب اللہ سے فائدہ اٹھانے کے لیے اس کو ضروری کیا بلکہ اس کا ارادہ بھی کرنا کہ یہ جہالت ہے اور یہ نہ انبیاء کا طریقہ ہے نہ یہ صحابہ کا طریقہ ہے نہ یہ تابعین اولیاء کا طریقہ ہے نہ یہ قیامت تک آنے والی امت کا طریقہ ہے. ابو بکر صدیق رضی اللہ عنہ سے بڑھ کر کون ہوگا یقین والا؟ صدیق اکبر صدیق کہا جاتا ہے اس لیے کہ بلا تامل تصدیق کرنے والے. سب نے کہا تو اس کا جواب دیں گے اسلام قبول کرنا ہے نہیں کرنا ہے. یہ صدیق اکبر یہ کہلاتے ہیں کہ دو موقع ایسے ہیں کہ جس میں بلا تامل تصدیق کی ہے, ایک آپ کی نبوت کی اور ایک آپ کے سفر معراج کی, جہاں کمزور ایمان والے مرتد ہو گئے یہ کہہ کر کہ ایک رات کے حصے میں کسی حصے میں اتنا لمبا سفر نہیں ہو سکتا. وہاں سنتے ہی کہا کہ حق بات ہے, اگر یہ فرما رہے ہیں تو صحیح کہہ رہے ہیں. وہ صدیق اکبر خلافت ملتے ہی چادریں ڈالی کندھے پر اور بازار کی طرف. ابو بکر کہاں جا رہے ہیں؟ بچوں کے لیے کمانے جا رہا ہوں. ابو بکر تجارت خلافت کے ساتھ. فرمایا کیوں؟ میرے بچوں کی ضرورت نہیں ہے, میرے بچوں کی ضرورت نہیں ہے کہ میں تجارت چھوڑ کر خلافت کروں. ان کی ضرورت کہاں سے پوری کروں گا؟ اور اگر خلافت سے کما کر بچے کا خرچ کیا, اگر امت کی خدمت سے کما کر بچے کا خرچ کیا تو آخرت میں کیا ملے گا؟ آخرت گئی. فیس کیا رد کرنی ہے بچوں کی ضرورت کے لیے؟ اس لیے یاد رکھنا, صحیح روایت میں ہے, صحیح حدیث میں ہے کہ بچوں کی ضرورت کے لیے حلال کمانے والا اللہ سے اس حال میں ملے گا کہ اللہ تعالیٰ کے اس کا چہرہ چاند کی طرح چمک رہا ہوگا. اور یہ بھی سن لو اس حدیث کا اگلا حصہ کہ جو شخص مالدار بننے کے لیے اور اپنے مال کو بڑھانے کے لیے تجارت کرے گا اور حلال کرے گا کسی کا حق مارے بغیر, وہ اللہ سے اس حال میں ملے گا کہ اللہ تعالیٰ اسے سخت ناراض ہوں گے. ہم سمجھتے ہیں کہ حرام کمانے پر ناراض ہوں گے, نہیں. اگر حلال بھی کمایا ہے تاجر بننے کے لیے, تاجر کہلائے جانے کے لیے, مال کو بڑھانے کے لیے, روایت میں مقاصرن مفاخرن, اللہ سے اس حال میں ملے گا کہ اللہ اسے سخت ناراض ہوں گے. لیکن یہ نہیں فرمایا کہ میں چھوڑتا ہوں تجارت, بلکہ فرمایا مشورے والے مشورہ کر لیں. چنانچہ مشورے والوں نے طے کیا کہ آپ کو تجارت کا بدل دیں گے بیت المال سے, خلافت کا بدل نہیں. اس لیے کسی امامت, کسی تدریس, کسی تعلیم, کسی تبلیغ اور کسی بھی دین کے شعبے کا بدل, مال ہرگز نہیں ہو سکتا. اس لیے کہ ان سارے دین کے شعبوں کا بدل سوائے جنت کے کچھ نہیں ہے. نبوت کے کام کے کرنے والوں کی اجرت اللہ نے اپنے ذمے اس طرح لی ہے کہ نبی کو حکم ہے کہ جس کو دعوت دو اسے یہ بھی کہنا کہ میں تم سے اس کے بارے میں اجرت کا سوال نہیں کرتا. جس کو تعلیم دو اسے یہ بھی کہنا ساتھ کے ساتھ لا اسألکم علیہ مالا لا اسألکم علیہ اجرا. یہ خلافت کا بدل نہیں ملا بلکہ وظیفہ تجارت کا بدل ملا ہے کہ ہم آپ کا وقت کا بدل. لیکن اس میں بھی امیر المومنین رضی اللہ تعالیٰ عنہ نے اس مال سے زیادہ مال بیت المال کو دے کر گئے ہیں جتنا مال بیت المال سے استعمال کیا ہوگا خلافت کی مشغولی کی وجہ سے. میں یہ ساری بات میں نے درمیان اس لیے عرض کی ہے کہ اس بات کا کسی پوری دنیا میں کسی ملک میں کسی کام کرنے والے کو اس کا شائبہ بھی نہ گزرے کہ اس کام کا مقصد تجارت اور زراعت اور اہل عیال کو طرح طرح مقصود ہے. میں تو مولانا صاحب کے بیان کا ٹکڑا بدلاتا ہوں. حضرت فرماتے تھے اشغال اور اہل عیال کا ترک کرنا مجاہدہ نہیں ہے. اشغال اور اہل عیال کو ترک کرنا مجاہدہ نہیں ہے. کیوں؟ کہ یہ رہبانیت ہے اور اسلام میں رہبانیت نہیں ہے. اور رہبانیت اسلام میں نہیں ہے اس لیے ہدایت رہبانیت سے نہیں ملے گی, ہدایت جہد سے ملے گی. حضرت فرماتے تھے کہ یہ مجاہدہ نہیں ہے بلکہ ان دونوں کے اشغال کو ترک کو کم سے کم کرنا, ان کی مشغولی کو کم کرنا دین کے تقاضوں کے لیے یہ مجاہدہ ہے. ان کا ترک کرنا مجاہدہ نہیں ہے, ان کے اشتغال کو کم کرنا مجاہدہ ہے. مجاہدے پر ہدایت ملے گی. یہ ساری بات میں نے اس پر عرض کی ہے کہ اسباب کا ترک کرنا جہالت ہے اور اس پر یقین اور امید کرنا اس سے یہ ضلالت ہے. اس کو حکم کے اعتبار سے استعمال کرنا سنت ہے لیکن اللہ کی ذات عالی سے ہی امید کرنا یہ اللہ کا امر ہے اور وہ اپنے سے امید کرنے والوں کے ہی ساتھ ہے. میرے محترم دوست بزرگوں, اللہ رب العزت ذات عالی تھیکے اللہ تعالی تھیکے فائدہ حاصل کرار, اللہ تعالی قدرت تھیکے فائدہ اٹھانور, اللہ تعالی خزانہ تھیکے فائدہ اٹھانور راستہ ہلو اللہ تعالی حکم کے مانا اور عمل, جتنے عمل بولے اللہ حکم کے مانا نامی ہلو عمل, عمل دیا اللہ تعالی ذات تھیکے اللہ تعالی قدرت تھیکے فائدہ حاصل کرا جتے پارے. میرے محترم دوست اللہ تعالیٰ قدرت تھیکے فائدہ حاصل کرار راستہ ہلو عمل, کنتو میرے محترم دوست اخن امرا منے کری جے دنیا جنس پتر ایگلی جا کچھ آسے ایگلی ویوستھا کرا امر دائتے, جکھن ہمیں ایگلی ویوستھا کرب تو اللہ تعالیٰ এই সমস্ত ব্যবস্থাদের মাধ্যমে আমাকে দিবেন. আমি বলেন এটা কখনোই নয়, এটা তো গুমরাহি. আল্লাহ তাআলা দুনিয়ার এই সমস্ত আসবাব কোন জিনিসের মুখাপেক্ষী নন. একজন ব্যবসায়ী সে মনে করে যে আমি ব্যবসার মধ্যে মেহনত করব, দোকান দিব, আল্লাহ এটার মধ্যে দিবেন. একজন কৃষক সে মনে করে আমি জমিনে মেহনত করব, তো আল্লাহ এই জমিনের মধ্যে মেহনতের কারণে জমিনের মধ্যে আল্লাহ তাআলা দিবেন. একজন রাজত্বের মধ্যে সে মনে করে যে এই রাজত্বের মধ্যে আল্লাহ তাআলা ইজ্জত সম্মান আমাকে দিবেন. মেরে মহতরম দোস্তা বুজুগ, দুনিয়ার কোন জিনিস, এই জগতের কোন জিনিস মেরে আল্লাহ তাআলার কাছ থেকে নিবার কোন মাধ্যমই নয়, আল্লাহর কাছ থেকে নিবার কোন মাধ্যমই নয়. আল্লাহর কাছে কি নিবার একমাত্র মাধ্যমই হইল আল্লাহ তাআলার হুকুমকে মানে আমল তৈয়ার করে, নেক আমল তৈয়ার করে. নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা কুদরত থেকে নিতে পারে. এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এ কথা কেউ না মনে করে যে চাইলে কি ব্যবসা ছেড়ে দিবে, চাইলে কি খেত কৃষি করা ছেড়ে দিবে, দুনিয়ার কামকাজ সবকিছু ছেড়ে দিতে হবে, মানে না. মেরে মহতরম দোস্তা বুজুর্গ, দুনিয়ার এই সমস্ত কামকাজ যা কিছু আমরা করতেছি এগুলি ছেড়ে দেওয়া, মানে যে শুরু থেকে দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কেউ যদি এই কথা মনে করে যে দুনিয়ার এই সব জিনিস ব্যবসা বাণিজ্য ছেড়ে দিতে হবে, আর বলে যে দোকানপাট এগুলি ছেড়ে দিতে হবে, চাকরি বাকরিও ছেড়ে দিতে হবে, খেত খামারও ছেড়ে দিতে হবে, বলে এটা হলো জেহালত আর মূর্খতা. মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে দুনিয়ার জিনিস থেকে হয় দুনিয়ার জিনিস তৈরি করে মানুষ দোকান সাজায়, আর খেজে মেহনত করে খেত সাজায় আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য খেত পেশ করে আর দোকান পেশ করে, মানে যে এইটা একজন মোমেন আর মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নেই। একজন মুশরিকও এই কথা মনে করে যে চেষ্টা আমি করব, কাজ আমি করব, দিবার মালিক আল্লাহ, খেত আমি তৈরি করব, খেতে ফসল দিবেন আল্লাহ, দোকানদারি আমি করব, এটার মধ্যে লাভ আল্লাহ যারা দিবেন, এটা তো একজন মুশরিকও এ কথা মনে করে। উনি একটা ঘটনা শুনাইছেন, হযরত জিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, বলে যে কবিলায় আজ দেশানবার উনি একজন লোক, উনি মক্কাতে যখন প্রথম আসলেন মক্কার লোকেরা তাকে বলল এই কথা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কারণে আমাদের এই গোত্রের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়ে গেছে, ফাটাফাটি শুরু হয়ে গেছে, একে অপর থেকে জুদা হয়ে গেছে, বিভিন্ন রকমের বিশৃঙ্খলা আমাদের মধ্যে শুরু হয়ে গেছে এই লোকটার কারণে। হযরত জিমাদ রাদিয়াল্লাহু তাআলা উনি মনে মনে ঠিক করলেন যে আমি এই লোকটার চিকিৎসা করব, নিশ্চয়ই ওনার কোন একটা এমন কোন বিমারি অসুস্থতা আছে যেটার কারণে এগুলি উনি করতেছেন, কাজে এটার চিকিৎসা তো আমার জানা আছে, আমি তার চিকিৎসা করব। তো উনি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাই বলে নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার রোগ এত কোনো কঠিন কিছুই না আমার কাছে, আমি চিকিৎসা করলে ভালো হয়ে যাবেন, অনেকের চিকিৎসা করছি ভালো হয়ে গেছে, চিকিৎসা আমি করব, ভালো করার মালিক আল্লাহ। অথচ সে শিরকের মধ্যে এখনো মুশরিক, মুসলমান হন নাই, উনি বলতেছেন যে চিকিৎসা আমি করব, শেফা দিবার মালিক আল্লাহ। একজন মুসলমান একজন অমুসলমানের মধ্যে, একজন মুশরিকের মধ্যে কি পার্থক্য? একজন মুসলমান এই কথাই বলে, একজন ইমানওয়ালাও এই কথা বলে। উনি এই জন্য বলতেছেন একটু চিন্তা করি আমরা, যে আমরা মনে করতেছি দুনিয়ার এই সমস্ত জিনিস এগুলির ব্যবস্থাপনা আমাদের জিম্মায়, আর এদের মধ্যে দিবার মালিক আল্লাহ। মেরে মহতরম দোস্ত উনি বলেন যে হজমান ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলীর বয়ানের মধ্যে আছে, মানে আল্লাহ তাআলা খাজানা থেকে নিবার দুইটাই রাস্তা, একটা হলে যে দুনিয়া জিনিস পত্র এগুলির মাধ্যমে নেয়, আরেকটা হল আমালের মাধ্যমে নেয়, আমলের মাধ্যমে নেয়, আল্লাহ তাআলার হুকুমকে মানার মাধ্যমে নেয়। দুনিয়ার এই সমস্ত জিনিসের মাধ্যমে যেটুকু নেয় এটুকু হল অল্প সময়ের জন্য এবং খুবই অল্প, ক্ষণিকের জন্য এবং পরিমাণও খুব অল্প। আর যেটা সে আমাদের রাস্তায় আল্লাহর কাছ থেকে নেয় সেটা পরিমাণও অনেক বেশি এবং ওইটা দীর্ঘমেয়াদী, দুনিয়াতেও নিবে আখেরাতেও নিবে যদি সে আমাদের মাধ্যমে নেয়। তো মেরে মহতরম দোস্তার বুজুর্গ, আল্লাহর কাছ থেকে নিবার দুইটাই রাস্তা, একটা হলে দুনিয়া, এটাকে এটা এই সমস্ত আসবাবের মাধ্যমে আল্লাহকে আল্লাহর কাছ থেকে নেয় কেউ, আর এটার মধ্যে একজন মুশরিক একজন ইমানওয়ালা মুসলমান বলে যে কোনো পার্থক্য নাই, কিন্তু একজন মোমেনের পার্থক্য হলো এইখানেই, একজন মুশরিকের থেকে একজন মোমেনের পার্থক্য এইখানেই যে একজন মোমেন একথা মনে করে যে আল্লাহর কাছ থেকে আল্লাহর খাজানা থেকে ফায়দা উঠাইবার রাস্তা আল্লাহ তাআলার ইতাআত এবং আল্লাহ তাআলার হুকুমকে মানা, আমলের রাস্তায় নিতে হবে। মেরে মহতরম দোস্ত এই কথা মনে না করে কেউ আবার বলে এই তবলিগ বলারা দুনিয়া সব কামকাজ ছুটিয়ে দিতে চায়, ব্যবসা করে না যাইরে, তাইলে আর খেত খামারও করে না, দুনিয়ার সব কাম কাজ বুঝি ছেড়ে দিতে বলে তবলিগ বলারা। উনি বলেন যে না, দুনিয়ার কাম কাজ ছাড়তে বলে না। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘটনা শুনেন, উনি সিদ্দিক, সিদ্দিক বলে যে শোনা মাত্রই বিনা দ্বিধায় যে সত্য স্বীকার করে নেয়, শোনা মাত্রই সত্য স্বীকার করে নেয়, কোন দ্বিধা করে না, এক মুহূর্তের জন্য দ্বিধা নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন নবুয়তের সংবাদ পাইছেন সঙ্গে সঙ্গে ঈমান গ্রহণ করছেন, এক মুহূর্ত দ্বিধা করেন। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হল, আর এই মেরাজের পরে যখন মেরাজের ঘটনা শোনা দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনা মাত্রই উনি বলেন তিনি যা বলছেন সত্য কথা বলছেন, এক মুহূর্ত দ্বিধা করেন। অথচ অনেক লোক এই মেরাজের কথা ঘটনা শুনে অনেক নতুন ইমান গ্রহণ করলে বালা ইমান থেকে ফিরে গেছে, বলে এটাও কি সম্ভব নাকি রাত্রে এত অল্প সময়ে একজন লোক এই দুনিয়া থেকে আসমান ভেদ করে উপরে উঠবে, বাইতুল মুকাদ্দাস যাবে, আর সে আল্লাহর সঙ্গে কথা বলবে, জান্নাত জাহান্নাম দেখে আবার ওই রাত্রি অল্প সময়ের মধ্যে ঘরে ফিরে আসবে, এইটাও কি সম্ভব? বলে যে এই কথা অসম্ভব মনে করে অনেক নতুন ইমান গ্রহণকারীও ইমান থেকে ফিরে গেছে ওই সময়। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হলো এমন ব্যক্তি, শোনার সঙ্গে সঙ্গে মানে কোন অসম্ভব কিছুই নয়, যা বলতেছেন তা ঠিকই বলতেছেন, সত্য কথাই বলতেছেন, বিনা দ্বিধায় স্বীকার করে দিচ্ছে। তো এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হলো যিনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে প্রথম খলিফা হলেন, আল্লাহর রসুলের খলিফা হিসাবে নির্বাচিত হলেন। খলিফা হওয়ার পরে উনি কাঁধে কাপড় চাদর নিয়ে বাজারের দিকে রওনা দিচ্ছেন। সাহাবারা বলতেছেন কই যান, আল্লাহর রসুলের খলিফা আপনি কই যান, মানে আপনি বাজারে বেচা কিনা করার জন্য যেতেছেন, কাপড় বেচবেন, ব্যবসা করবেন, খেলাফতকে কে দেখবে, আপনি তো খেলাফতের দায়িত্ব আপনাকে দেওয়া হইল, আপনি যদি এখন ব্যবসা করেন তাহলে এই কাম কে চালাইব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তাইলে আমার ছেলে পেলে আমার বিবি আমার ঘর সংসার আছে না, তাদের খোরপোশের কি ব্যবস্থা করব, কিভাবে হবে? আমি যদি ব্যবসায়ী না করি তাদের খোরপোশের কি ব্যবস্থা হবে? বাকি খেলাফত মুসলমানদের খেদমত, মুসলমানদের সব কিছু ব্যবস্থাপনা, মানে এই দায়িত্ব, এটা তো আখেরাতে নেওয়ার জন্য, এটা দিয়ে তো দুনিয়াতে নেওয়ার জন্য নয়, এটার বিনিময়ে দুনিয়াতে আমি কিছু নিব না, এটার বিনিময়ে তো আমি আখেরাতে আল্লাহর কাছ থেকে নিব, যে আমি খেলাফতের দায়িত্ব গ্রহণ করছি, কাজেই আমাকে তোমরা চাইলে আমার ঘর সংসারের খরচা দাও এই খেলাফতের বিনিময়ে। বলে না না, এই খেলাফতের বিনিময়ে ঘর সংসারের খরচা নয়। মেরে মহতরম দোস্ত, এমনি ভাবে দুনিয়াতে দিনই যত শোভা যত কাজ মানুষ করে এইটার কোনো বিনিময় দুনিয়াতে হইতে পারে না, এইটার বিনিময় তো আখেরাতে জান্নাত হবে, আল্লাহ চালাই দিবেন। বাকি এইখানে কিসের জন্য কিভাবে ঘর সংসার চলবে? তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবারা বলতেছেন এই কথা যে আপনি যে ব্যবসা করতেন এই ব্যবসার বদল হিসাবে আপনাকে কিছু দেওয়া হবে, ব্যবসার বদল হিসাবে, ব্যবসার পরিবর্তে আপনাকে কিছু দেওয়া হবে, খেলাফতের পরিবর্তে নয়। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইটাকে কবুল করলেন, ঠিক আছে আমার ব্যবসার বিনিময়ে আমাকে, আমি ব্যবসা করতাম, এখন ব্যবসা করতে দিতেছ না তোমরা, তো এটার বিনিময়ে তোমরা কিছু আমাকে দিবে, সেটা উনি গ্রহণ করলেন। কিন্তু মেরে মহতরম দোস্ত, তারপরেও তিনি যা গ্রহণ করছেন তার চেয়ে বেশি বাইতুল মালে দিয়ে গেছে। তো মেরে মহতরম দোস্ত বুঝুক, উনি বলেন যে ভাই এই সমস্ত আসবাবকে তরক করা নয়, তবলিগ এই সমস্ত আসবাবকে তরক করতে বলা হয় না, কিন্তু মেরে মহতরম দোস্তা বুঝুক আবার এই সমস্ত আসবাবের মাধ্যমে আমি আল্লাহর কাছ থেকে নেব এটাও বলতেছে না, আল্লাহর কাছ থেকে নেওয়ার মাধ্যম তো হল আমাল, মানুষ আমল করবে, আল্লাহ তাআলার হুকুমকে মানবে, এইটার দ্বারা সে আল্লাহ তাআলার কাছ থেকে নিবে। বাকি মেরে মহতরম দোস্ত, দুনিয়ার এই সমস্ত কামকাজ, মেরে মহতরম দোস্ত, এই সমস্ত কামকাজও মানুষ করতে হয়, করতেই হবে, আল্লাহই করছেন, আল্লাহ এগুলিকে সৃষ্টি করবেন, এগুলি মানুষকে করতেই হয়। এগুলি করবে যে, এগুলি করাটা এই জন্য নয় যে এগুলি না হলে আল্লাহ দিতে পারে না, এগুলি ছাড়াও আল্লাহ দিতে পারে। এই জন্য উনি বলেন যে মহানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলীর বয়ানের একটা টুকরা উনি শুনাইতেছিলেন, উনি বলেন যে দেখো ইসলামের মধ্যে বৈরাগ্যতা নাই, আর এই সমস্ত সব আসবাবকে ছেড়ে দেওয়া হলো বৈরাগী হওয়া। বৈরাগী কোনদিন হেদায়েত পাবে না, কারণ এই হেদায়েতটা একমাত্র ইসলামের সঙ্গে সম্পর্ক, যে ইসলামের উপরে আসবে সে হেদায়েত পাবে, যে বৈরাগী হবে সে কোনদিন হেদায়েত পাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং বলে দিয়েছেন ইসলামের মধ্যে বৈরাগ্যতা নাই, রাব্বানিয়ত নাই, তো কাজে বৈরাগী হওয়া তো এখানে নাই। বৈরাগী যে সে কোনদিন হেদায়েত পাবে না, হ্যাঁ হেদায়েত তো ইসলামের উপরে। ইসলাম মেরে মহতরম দোস্ত বুঝুক, ইসলামী তরিকা কি, সেটা হলো এই যে আমি তো এই সমস্ত কাজ করতেছি কিন্তু আমি এদের উপরে ইয়াকিন করি না যে এই সমস্ত জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা দিবেন, বরং আমি এই কথার ইয়াকিন করি যে আল্লাহ তাআলার হুকুম মানার দ্বারাই আল্লাহ তাআলা দিবেন, আর আমি এই সমস্ত কাজে লাগতেছি আল্লাহ তাআলার হুকুম মানার জন্য। এই জন্য হাদিসের মধ্যে, সহি হাদিসের মধ্যে আসবে, বলেন যে ব্যক্তি তার পরিবারের খোরপোশের জন্য সে মাল কামাই করে আল্লাহ তাআলার হুকুম জেনে, যেহেতু এই পরিবারের দায়িত্ব তার উপরে, তো তাদের জন্য আল্লাহ তাআলার হুকুম জেনে সে তাদের জন্য কামাই রোজগার করে, তো এই লোক কাল কেয়ামতের ময়দানে এমন ভাবে উঠবে যে তার চেহারা 14 তারিখের চাঁদের মতো চমকাবে। আর এরপরে হাদিসের দ্বিতীয় অংশ হলেই কে, যে ব্যক্তি মাল বাড়াইবার জন্য এবং গর্ব করার জন্য সে কামাই করে, মানে হালাল কামাই করে, হারাম কামায় না, হালালই করে, কিন্তু উদ্দেশ্য হলো তার মালকে বৃদ্ধি করবে এবং সে এদের দিয়ে গর্ব করবে, তো যখন এই উদ্দেশ্যে সে মাল কামাই করে, তো মেরে মহতরম দোস্তার বুজুর্গ, যদিও সে হালাল কামাই করুক, হালাল ভাবেই করে, হারাম করে না, হারাম মাল নেয় না, হালাল মালই কামাই করে, কিন্তু উদ্দেশ্য হলো মাল বৃদ্ধি করা, উদ্দেশ্য হলো গর্ব করা, তো কাল কেয়ামতের দিন এই লোক আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করবে তো আল্লাহ তাআলা তার উপরে অত্যন্ত নারাজ হবে। সেই জন্য মেরে মহতরম দোস্তার বুজুর্গ, দুইটা জিনিসকে ভালোভাবে বুঝে নেই, না হলে ওই অজ্ঞতার মধ্যে পড়ে দেব। এই আসবাবকে ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা একবারে, এটা হলো গুমরাহি, আর বলে যে আসবাবের মাধ্যমে আল্লাহর কাছ থেকে নিব এ কথা মনে করা, এটা হলো অজ্ঞতা, মূর্খতা, জেহালত। আসল জিনিস হলো আল্লাহর কাছ থেকে লওয়ার রাস্তা, সেটা হলো আল্লাহ তাআলার ইতাত, আল্লাহ তাআলার হুকুমকে মানা। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, উনি আগের বেলা একটা কথা বলছিলেন, বলে যে আজ আমাদের দীনের সঙ্গে আমাদের স্বভাবগত মহব্বত হয় না, যেমন ছেলের জন্য বিবির জন্য স্বভাবগত মহব্বত হয়, মানুষের স্বভাবের মধ্যেই সে তার বাচ্চাকে মহব্বত করে, তার লোকসান হলে, তার ছেলের কোনো ক্ষতি হইলে সে কষ্ট পায়, তার বিবিকে মহব্বত করে, তো বিবির কষ্ট হলে তারও কষ্ট হয়, যেহেতু তাদের সঙ্গে একটা তার স্বভাবগত মহব্বত আছে। আর এই স্বভাবগত মহব্বতটা কেন পয়দা হইল, যেহেতু তাদের পিছনে সে জান খাটাইছে, তাদের পিছনে সে সময় দিছে, আর তাদের জন্য সে মাল খরচ করছে, তো তখন তাদের জন্য তার মহব্বত পয়দা হয়েছে। আজ দিনের সঙ্গে এই পরিমাণ মহব্বত নাই, কেন? এই জন্য যে দিনের জন্য না সময় দিছি, না না দিনের জন্য কোন জান খাটাইছি, না দিনের জন্য কোন মাল খাটাইছি। ইস বাত কো সমঝনে কে লিয়ে কি আল্লাহ তাআলা কো সবব বানা কর পেশ করেন ইয়া আমল বানা কর পেশ করেন, ইস বাত কো সমঝনে কে লিয়ে আসান ও ওয়াকিয়া হে যে তিন আদমি গার মে দাখিল হয়ে ওর গার কা রাস্তা বন্ধ হো গিয়া, চট্টান সর কি ওর উসনে গার কা রাস্তা বন্ধ কর দিয়া, ইন তিনো নে বেঠ কর আপস মে ইয়ে কাহা কি ইসসে নজাত কা কোই ওর রাস্তা নহীঁ হে সিওয়ায়ে ইসকে কি আল্লাহ তাআলা কে সামনে আপনে ও আমাল পেশ করো জো আমাল তুমনে সিরফ আল্লাহ কে রজা কে লিয়ে কিয়ে হ্যায়। چنانچہ اس روایت میں ہے کہ تین قسم کے اعمال انہوں نے پیش کیے، ایک نے معاملے میں احسان کا عمل، ایک نے معاشرے میں احسان کیا اس کا عمل، ایک نے اخلاق میں احسان کیا۔ یہ تین عمل ملتے ہیں اس روایت میں جس میں چٹان کو ہٹانے کے لیے کسی فرشتے کی مدد یا کسی زلزلے کے جھٹکے کی مدد کے لیے اس کو ہلا دے، یا کسی پانی کے سیلاب کی مدد جو اس کو بہا دے، کوئی نہیں، بلکہ تینوں نے یہ طے کر لیا کہ آج نجات کا اور کوئی راستہ نہیں ہے اور یہاں سے نکلنے کا کوئی اور طریقہ نہیں ہے سوائے اس کے کہ اللہ تعالیٰ کو اپنے نیک اعمال پیش کرو۔ چنانچہ ایک نے عمل پیش کیا، اے اللہ میرے بوڑھے ماں باپ، مجھے جنگل سے واپسی میں دیر ہوئی، بکریوں کو چرا کر لایا، وہ سو چکے تھے، میں تمام رات دودھ کا پیالہ لے کر ان کے سرانے کھڑا رہا کہ جب اٹھیں گے تو دودھ پلاؤں گا، اے اللہ اگر میں نے یہ عمل تیری رضا کے لیے کیا ہے تو اس چٹان میں سے ہمیں نکال دے۔ چٹان سر کی لیکن کوئی نہیں نکل سکا۔ میں کہا کرتا ہوں کہ دین مجموعہ ہے اور امت مجموعہ ہے، اور سب سے کم مجموعہ تین آدمیوں کا ہے، چٹان سر کی ضرور، یہ عمل کی قوت ہے۔ انہوں نے اللہ سے کسی فرشتے کو نہیں مانگا، سمجھتے تھے ملائکہ بھی اللہ کا غیر ہیں، اللہ چاہیں تو ملائکہ سے مدد کروا دیں، ورنہ انبیاء علیہ السلام نے ملائکہ کو مدد کے لیے بلایا نہیں ہے۔ اگر اللہ نے فرشتے کو مدد کے لیے بھیجا بھی ہے، ابراہیم علیہ السلام نے یہ کہہ کر انکار کر دیا کہ جب یہ سب کچھ ان کے کام کے لیے ہو رہا ہے تو مدد بھی انہی کے ذمہ ہے۔ آگ میں ڈالا جا رہا تھا ابراہیم علیہ السلام کو، جبرائیل پہاڑوں کا فرشتہ، پانی کا فرشتہ، ہوا کا فرشتہ، تینوں کو لے آئے، فرمایا یہ کیا حکم ہے؟ کہ میں آپ کی حاجت نہیں ہے، یہ بتلانے کے لیے کہ اللہ کی طرف سے، اللہ کی ذات عالی سے استفادے کے لیے ملائکہ کا بھی یقین نکلنا شرط ہے۔ اس لیے اللہ نے آپ کو امر سے ٹھنڈا کیا ہے، فرشتوں سے ٹھنڈا نہیں کروایا۔ یہ میں عرض کرنا چاہتا تھا کہ اس کی ذات عالی سے براہ راست استفادے کا مطلب کیا ہے۔ تو میں نے عرض کیا کہ یہاں چٹان سر کی اللہ کے امر سے سر کی ہے اور محض عمل پر سر کی ہے۔ دوسرے نے عمل پیش کیا، معاشرے کی رائے میں احسان کیا، اے اللہ میری چچا کی لڑکی تھی جو مجھے انتہائی محبوب تھی، میں اس سے خلوت چاہتا تھا، وہ اس کے لیے تیار نہیں تھی، پھر وہ قحط ساری مبتلا ہو گئی اور محتاج ہو کر میرے پاس آئی، میں نے اس کو 120 دینار دینے طے کیے، اور اے اللہ میں جب اس کے ٹانگوں کے درمیان بیٹھ گیا برے ارادے سے، اس لیے کہ چاہے معاملات کی لائن کا حکم ہو یا معاشرے کی لائن کا حکم ہو، ایمان کے بغیر اللہ کو یاد نہیں کیا جا سکتا۔ میرے دوست عزیزو یہ بات یاد رکھنا کہ اللہ کو یاد کرنا صرف ذکر صبح شام کا نہیں ہے, بلکہ ذاکر وہ ہے, ذاکر اس کو کہتے ہیں کہ جس کو کوئی صغیرہ یا کبیرہ گناہ کرنے میں کوئی رکاوٹ نہ ہو اور اس گناہ کے وقت اس کو اللہ یاد آ جائے, ذاکر وہ ہے. اور واقعی خلوت کے ذکر کا بھی مقصد یہی تھا کہ جلوت کے اور خلوت کے گناہوں میں اللہ کے ذکر سے یاد آ جایا کریں, ذکر کا مقصود ہی یہی تھا. ذکر کا مقصود یہ ہے, ذکر سے مقصود یہ ہے کہ اللہ گناہ کے وقت یاد آ جائیں. جس کو اللہ تعالی گناہ کے وقت یاد نہ آئیں, اس نے اللہ کو تنہائی میں یاد کرنے کے طریقے کو صحیح طریقے پر ادا نہیں کیا, اس نے ذکر اللہ کا صحیح طریقے پر ادا نہیں کیا. ورنہ اللہ کے ذکر کی یہ تاثیر ہے کہ اللہ تعالی اللہ گناہ کے وقت یاد آ جائیں. لڑکی نے کہا اتق اللہ, اللہ سے ڈر. اس مہر کو اس کے حق کے ساتھ توڑ, اس کے حق کے بغیر مت توڑ. یہ سنتے ہی کہتے ہیں کہ اے اللہ میں نے محض تیرے خوف کی وجہ سے یہ گناہ نہیں کیا. جب وہ جانے لگی میں نے اس کو 120 دینار دیے, اس نے کہا جب تمہاری خواہش اور شرط پوری نہیں ہوئی تو یہ کیوں دے رہی ہو, یہ کیوں دے رہے ہو؟ کہ نہیں یہ تیرا حق ہے, یہ میں تجھ سے وعدہ کیا تھا, یہ تو لے جا, لیکن میں یہ کام نہیں کروں گا. معاشرے کی لائن میں احسان کرنے والے نے کہا اے اللہ اگر یہ ہمیں میں نے تیرے رضا کے لیے کیا ہے تو تو ہمیں یہاں سے نکال. چٹان سر کی لیکن نکلنے کا راستہ نہیں بنا. یہ بات یاد رکھنا کہ اس واقعے میں نماز کا, روزے کا, حج اور زکات کا کوئی تذکرہ نہیں ہے. صرف معاشرے کی لائن کے اعمال ہیں, صرف معاملات کی لائن کا عمل ہے اور صرف اخلاق کی لائن کا عمل ہے. یہ بات یاد رکھنا کہ امت ان تین لائنوں کے اعتبار سے, معاملات, اخلاق اور معاشرہ, ان تین لائنوں کے اعتبار سے حکم کو توڑ کر جن چٹانوں میں دبے گی امت عبادات کے ذریعے سے اور اعمال ان حقوق کے ذریعے جو اس کے اللہ کے درمیان ہیں, ان چٹانوں سے اس ذریعے نکل نہیں سکتی. چنانچہ تیسرے عمل پیش کیا کہ اے اللہ میں نے اپنے پاس کچھ اجرت پر ملازم رکھے اور مزدور رکھے اور ان سے میں نے کام لیا اور اس کو اس کی مزدوری دینے لگا لیکن وہ مزدوری چھوڑ کر چلا گیا. میں نے اس کی مزدوری سے اس کے لیے الگ مال تیار کیا. جب وہ ایک عرصے کے بعد آیا تو جتنا مال اس کے مال سے تیار ہوا تھا میں نے سب اس کو دیا. اس نے کہا میرے ساتھ مذاق نہ کر, میری مزدوری دے دے. اس نے کہا یہ سارا مال تیرا ہے, تو لے جا. اے اللہ اگر میں نے یہ احسان اس پر کیا ہے تیری رضا کے لیے تو ہمیں یہاں سے نکال دے. میں یہ پورا واقعہ صرف یہ سمجھانے کے لیے عرض کر رہا ہوں کہ اللہ تعالیٰ کو اسباب نہیں پیش کیے جاتے مدد لینے کے لیے, بلکہ اللہ کو عمل پیش کیا جاتا ہے اللہ کی ذات عالی سے براہ راست فائدہ اٹھانے کے لیے. تو میرے محترم دوست بزرگ مولانا جی بھائی, اللہ تعالیٰ ذات کے فائدہ حاصل کرنے جنو اسباب پیش کرا ہے نا, برن اسباب برن اللہ تعالیٰ থেকে ফায়দা হাসিল করার জন্য, আল্লাহ তাআলার কুদরত থেকে, আল্লাহ তাআলার জাত থেকে ফায়দা হাসিল করার জন্য আমল পেশ করতে হয়, আসবাব পেশ করতে হয় না. সেই জন্য মেরে মহতরম দোস্তগণ বলেন যে একটা ঘটনা দ্বারা আপনারা এটাকে খুব ভালো করে বুঝতে পারবেন. হাদিসের মধ্যে এই ঘটনা আসছে, মানে তিন ব্যক্তি সফর করতেছিল এবং হঠাৎ করে বৃষ্টি আসলো, তো তারা একটা পাহাড়ের গুহার মধ্যে তিনজনে আশ্রয় নিল. মেরে মহতরম দোস্ত বলেন যে উপর থেকে একটা পাথর গড়ায় পড়ে ওই গুহার মুখটাকে বন্ধ করে দিল, আর গুহার ভিতরে আলো ছিল, অন্ধকার হয়ে গেল. এমন এই তিনজন যে ভিতরে আসে, বড় ভারী পাথর ওই মুখের মধ্যে আটকে গেল, এই পাথরকে কিভাবে সরাইবে আর কোনো উপায় নেই, এখানে কোনো উপায় ছিল না। তারা তিনজনে মিলে আল্লাহ তাআলার কাছে নিজেদের আমল পেশ করল, এখানে কোনো আসবাব পেশ করে নাই অথবা এখানে দুনিয়ার কাউকে ডাকে নাই, ইহাজককে কোনো ফেরেশতাকেও ডাকে নাই, কোন নবী কোন ফেরেশতা থেকে সাহায্য নেয়নি। এই জন্য আজমান ইউসুফ সাহেব রহমতুল্লাহ বলতেন ওই যে ফেরেশতাও হইল আল্লাহ তাআলার গায়েব, আল্লাহ ছাড়া মখলুক, ফেরেশতাও মখলুক, তো কাজেই ফেরেশতাও কিছু করতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হইতেছিল তো ওই সময় জিব্রাইল আলাইহিস সালাম পানির ফেরেশতা, বাতাসের ফেরেশতা, পাহাড়ের ফেরেশতা নিয়ে হাজির হয়ে গেছে। আবু হুরায়রা আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে আসছি, আপনি বলেন তো আপনাকে সাহায্য করি। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছ থেকে সাহায্য নেন নাই, চান নাই। উনি কি জবাব দিলেন? বলে যে যার জন্য, যেই কাজের জন্য আমাকে আগুনে নিক্ষেপ করা হইতেছে তিনি আমার জন্য যথেষ্ট, যার কাজের কারণে আমাকে আগুনে নিক্ষেপ করা হইতেছে তিনি যথেষ্ট। তো মেয়ের মহতরম দোস্ত, আল্লাহ তাআলা কোন জিনিসের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে আর সাহায্য করেন নাই, সরাসরি আল্লাহ তাআলা সাহায্য করেছেন, আগুনকে সরাসরি হুকুম দিয়েছেন। এই জন্য বলেন আমলের রাস্তায় আল্লাহর কাছ থেকে নেওয়া যেটা, সেটা হল সরাসরি আল্লাহর কাছ থেকে নেওয়া, আর একটা হল দুনিয়ার সমস্ত আসবাবের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়া। এটার মধ্যে মুসলমান ও মুসলমানের কোন তফাৎ নাই। একজন মুসলমানও দুনিয়ার আসবাব দিয়ে নিতে পারে, আর একজন অমুসলমানও দুনিয়ার আসবাব দিয়ে নিতে পারে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে আল্লাহর কাছ থেকে সরাসরি ফায়দা হাসিল করার রাস্তা হল আমলের রাস্তা, আল্লাহকে আমল পেশ কর। মেরে মহতরম দোস্ত ওই তিনজন ওইখানে উনি বলেন যে ভাই দিন একটা মজমুয়া সমষ্টি, আমলের সমষ্টির নাম, আর মানুষও তিনজন সবচেয়ে কম যেটা যারা সমষ্টি হয়, তো তিনজন সেখানে আটকা পড়েছে, এই তিনজনে তাদের আমল পেশ করতেছে আল্লাহর কাছে, কোন ফেরেশতাকে ডাকতেছে না অথবা দুনিয়ার কোন জিনিসকে ডাকতেছে না। দুনিয়াতে যত নবী আসছেন কেউ কখনোই ফেরেশতা তাদের কাছে আসা যাওয়া করছে ঠিকই, ফেরেশতাদের সঙ্গে সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু কখনোই তারা ফেরেশতাদের কাছ থেকে সাহায্য নেন নাই, আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি সাহায্য করছেন। এই জন্য মেরে মহতরম দোস্ত এখানে তিনজনে তারা আল্লাহর কাছে আমল পেশ করতেছে, বলে আর কোনো উপায় নেই, এখানে কোনো ব্যবস্থা নাই, না এটাকে ঠেলে সরান যাবে, না এটাকে কোনো পানি ভাসায় নিতে পারবে, না এটা বাতাসে নিয়ে ফেলে দিতে পারবে। বলে বাতাস দিয়ে সাহায্য লো, পানি দিয়ে সাহায্য লো, বলে কোনো ব্যবস্থা নাই, এখানে তো একমাত্র আল্লাহই করতে পারে, আর আল্লাহর কাছ থেকে সাহায্য নিবার একটাই রাস্তা, সেটা সরাসরি সাহায্য নিবার রাস্তা, সেটা হল আমলের রাস্তা। কাজে আল্লাহ তাদের কাছে একথা দোয়া করে লাভ নেই যে আল্লাহ পানি পাঠাই দেন, আল্লাহ বাতাস পাঠাই দেন, আল্লাহ কোনো ফেরেশতা পাঠাই দেন অথবা কোনো পানিকে ডাকে, কোনো ফেরেশতাকে ডাকে, বলে না আল্লাহ তাদের কাছে আমল পেশ করতেছে। তিনজনে তিন ধরনের আমল পেশ করছে, একজনে আখলাকের আমল পেশ করছে, একজনে মুআশারাতে এর আমল পেশ করছে, আরেকজনে মুআমালাতের আমল পেশ করছে। তিনজনে তিন রকম আমল, যেটা তারা তাদের জীবনে আল্লাহর জন্য করছিল এই আমল তারা পেশ করছেন আল্লাহর সামনে, যে আল্লাহ এই আমলের উসিলায় আমাদেরকে এখান থেকে মুক্তি দেন, এই পাথরকে সরাইয়া দেন। একজনের মধ্যে সে যে আল্লাহ মহাশালাতের মাসলা বলতেছে, আমল পেশ করতেছে, আল্লাহ আমার বৃদ্ধ মা বাপ ছিল আর আমি বকরি চড়াইতাম, একদিন বকরি নিয়ে অনেক দূরে চলে গেছিলাম, ফিরতে ফিরতে রাত হয়ে গেছে, এসে দেখি মা বাপ দুজনে ঘুমিয়ে পড়ছেন, ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়ছেন। তা আমি বকরির দুধ দুইছি আর দুধের পেয়ালা মাথায় হাতে নিয়ে তাদের শিওরে দাঁড়াইয়াছিলাম যে যখন ঘুম ভাঙবে তখন তাদেরকে পান করাইব। তাদের এই কাঁচা ঘুম ভাঙিয়া তাদেরকে দুধ পান করাই নেই, তাদের কষ্ট হবে বলে তাদের জাগার অপেক্ষায় আমি সারা রাত এই দুধের পেয়ালা তাদের মাথার কাছে রেয়ে দাঁড়াইয়াছিলাম। আল্লাহ, আমি আমার মা বাপের যে খেদমত করছি এটা যদি আমি আপনার জন্য করে থাকি তাহলে এটার উসিলায় আজ এখান থেকে আমাদের জন্য মুক্তির ব্যবস্থা করে দেন। মানে এই কথা বলতেই পাথর এই পরিমাণ সরল যে ওখান দিয়ে আলো তো দেখা যায়, বাইর তো দেখা যায়, কিন্তু বাইর হওয়া যায় না, সামান্য একটু সরে গেল। দ্বিতীয় জনে তার আমল পেশ করতেছে, তার আখলাকি লাইনের আমল পেশ করতেছে, বলে যে আল্লাহ আমার চাচাতো বোনের উপরে আমি আসক্ত ছিলাম এবং তার কাছ থেকে আমি আমার কামভাব পুরা করার জন্য সবসময় আগ্রহী ছিলাম, কখনো সে আমাকে সুযোগ দিতেছিল না। একবার তাই সে খুব অভাবের মধ্যে পড়ল, অভাবে পড়ে আমার কাছে সাহায্যের জন্য আসছিল, তখন আমি সুযোগ বুঝে তার কাছ থেকে এই শর্ত করাই নিলাম যে আমি সাহায্য করব, 120 দিনার তাকে দিছি এই শর্তে যে আমার আমার মনের বাসনা পুরা করতে দিতে হবে। তো বলে যে সে রাজি হয়ে গেল অভাবের কারণে। তো যখন আমি তার উপর পায়ের উপরে বসে গেছি এমন সময় সে আমাকে এই কথা বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর, এবং এই মোহর যে মোহর আল্লাহ মেরে রাখছেন এটাকে হালাল ভাবে আল্লাহ তাআলা যেভাবে বলছেন এইভাবে এটাকে খোলো, এটাকে অন্য কোন পদ্ধতিতে এটাকে খুলতে দেও না, হারাম তরিকে এটাকে খুলতে দেও না। বলে যে ওই মুহূর্তে তার ওই কথার উপরে আল্লাহর কথা স্মরণ এসে গেছে এবং আমি ওখান থেকে উঠে এসে পড়ছি। উনি বলেন যে ভাই, জিকির কাকে বলে? যে যখন মানুষ গুনাহ করে ওই সময় সে যদি আল্লাহ আল্লাহর কথা স্মরণ করে এটা হল প্রকৃত জিকির। যে একজন প্রকাশ্যে জিকির করে, একজন গোপনে বসে বসে জিকির করে, কিন্তু যখন গুনাহের কাজ তার দ্বারা সংগঠিত হয় তখন সে আল্লাহকে স্মরণ রাখে না, তার আল্লাহর কথা স্মরণ হয় না, যে আল্লাহ দেখতেছেন আমি আল্লাহ তাআলার নাফরমানি করতেছি, গুনাহের কাজ করতেছি। মানে এটাকে জিকির বলে না, যতই আমি প্রকাশ্যে করি চাই গোপনে করি এটাকে জিকির বলে না। জিকির তো হলো ওইটাই যে আমি প্রকাশ্যে করি আর গোপনে করি, এই জিকিরের দ্বারা যদি কোন গুনাহের কাজ আমার দ্বারা হওয়ার সময় আল্লাহ তাআলার কথা আমার স্মরণ হয়ে যায় তাহলে বুঝে গেল আমি জিকির করতে পারলাম। তো এই জন্য মেরে মহতরম দোস্ত বলেন ওই মুহূর্তে যখন সেই কথা বলল যে আল্লাহকে ভয় কর, যে ওই মুহূর্তে আমি উঠে গেলাম ওখান থেকে, আল্লাহর কথা স্মরণ এসে গেল। এবং তারপরে সে বলতে লাগলো এই কথা যে তুমি যে আমাকে 120 দিনার দিছি না, এটা তো তোমার এই মনের বাসনা পুরা হওয়ার উপরে দিছি না, এটা তো পুরা হইল না, কাজে এটা তুমি ফেরত নিয়ে নাও। তা আমি বললাম যে না, আমি তো তোমার সঙ্গে এটা ওয়াদেই করছিলাম তোমাকে এটা দিব এবং দিয়েও ফেলছি তোমাকে, কাজে এটা আমি ফেরত নিব না। তা আমি ওই কাজও করি নাই, গুনাহের কাজও করি নাই এবং যা টাকা তাকে দিছিলাম এটাও ফেরত নেই নেই। আল্লাহ, এটা যদি আমি আপনার ভয়ে আপনাকে রাজি করার জন্য করে থাকি তাহলে আজ এখান থেকে মুক্তির রাস্তা খুলে দেব। তো মেরে মহতরম দোস্তার বুজুর্গ বলে যে ওই মুক্তি পাথর একটু সরল, কিন্তু বলে যে এতখানি সরে নাই যে ওই ফাঁক দিয়া তারা বাইরে দিতে পারে। তৃতীয় জনে দোয়া করতেছে, সে মুআমালাতের লাইনে আল্লাহ তাআলার হুকুম পুরা করছে, মুআমালাতের লাইনের এক আমলকে পেশ করতেছে। মুআমালাত মানে কামাই রোজগারের লাইনে, মানুষের সঙ্গে লেনদেনের লাইনে। তো বলতেছে এই কথা যে যে আল্লাহ, আমি একবার কিছু মজুর ধরাইছিলাম নিজের কাজের জন্য, জমিনের কাজের জন্য অথবা কোনো কাজের জন্য, তো তারা সকলে কাজ শেষে বিকালবেলায় মজুরি নিয়ে চলে গেছে, কিন্তু একজন লোক সে মজুরি না নিয়েই চলে গেছে। তো তার যে মজুরি ছিল এটা অল্প কিছু টাকা ছিল, এটাকে আমি ব্যবসায় খাটাইয়া অনেক মাল তৈরি করছি, এটার দ্বারা অনেক মাল জমা হয়েছে। এটার অনেকদিন পরে সে আসছে, এসে আমাকে বলতেছে আল্লাহকে ভয় করো, আমার মজুরি দিয়ে দাও। আমি তখন তাকে এই সমস্ত মাল যা এতদিন তার এই টাকা খাটাইয়া তৈরি করছিলাম সবটাই আমি তাকে দিয়ে দিছিলাম। আল্লাহ, যদি আমি এই কাজ আপনাকে রাজি করার জন্য করে থাকি তো আজ এই পাথর আমাদের থেকে সরাইয়া দেন, যাতে আমরা এখান থেকে বের হইতে পারি। তো বলে যে তিনজনের এই আমলে এই পাথর সরল। উনি বলেন যে ভাই দেখেন, আজ মুসলমান মুআমালাতের লাইনে, মুআশারাতের লাইনে আর আখলাকের লাইনে মেরে মহতরম দোস্তার বুজুর্গ আল্লাহ তাআলার হুকুম নষ্ট হওয়ার কারণে যে পাথর চাপা পড়ে রয়েছে, এই পাথর সরাইবার কোনো ব্যবস্থা নাই যতক্ষণ পর্যন্ত এই মামলা তার আখলাক আর মহাশরাতের লাইনের কোন আমল আল্লাহর কাছে পেশ না করা যাবে। আল্লাহ তাআলা থেকে ফায়দা হাসিল করার আর কোনো উপায় নেই। তো এই উম্মত আজ মামলাতের লাইনে, মহাশরাতের লাইনে, আখলাকের লাইনে পাথর চাপার মধ্যে পড়ে রয়েছে, পাথর চাপার নিচে পড়ে রয়েছে, পাথর চাপা হয়ে রয়েছে। এই পাথর সর বাড়ার কোন রাস্তা নেই। এই পাথর সরার রাস্তা এটাই যে সে তার মামলা, তার আশারা, তার আখলাক এই লাইনে আল্লাহ তাআলার হুকুমকে সে ঠিক করে, এই লাইনের আমলকে সে তৈরি করে। তো আল্লাহ তাআলার জাত থেকে সরাসরি ফায়দা হাসিল করার রাস্তা মানুষের আমল। মানুষ আল্লাহর কাছ থেকে আমল পেশ করে আল্লাহর কাছ থেকে, আল্লাহর কুদরত থেকে ফায়দা হাসিল করতে পারে। আল্লাহ কে জাতে আলি সে ইস্তেফাদে কে লিয়ে সবসে বুনিয়াদি আমল ও নামাজ হে। লেকিন মেরে বুজুর্গ দোস্তো আজিজো, মেহনত সিফ নামাজ পর নহি হে, বলকে নামাজ কো বানানা এক বড়ি লম্বি চৌড়ি মেহনত হে। নামাজ কো বানানা ইয়ে এক বহুত লম্বি মেহনত হে। জিন চিজো সে নামাজ বনতি হে উনকো বানানা, জিন চিজো সে নামাজ বনতি হে উনকো বানানা। নামাজ কে লিয়ে তাহারত শর্ত হে, নামাজ কে লিয়ে তাহারত শর্ত হে, তাকে নামাজ এসি বনে জো মুনকারাত সে রোকনে ওয়ালি হো আর আল্লাহ কি জাত আলি সে বরাহ রাস ফায়দে উঠানে ওয়ালি হো। ইসকে লিয়ে সবসে পহলা হুকুম আয়েগা মামলাত কা। ক্যুঁ? ইসলিয়ে কে তাহারত কা তাআল্লুক সির্ফ পানি সে নহি হ্যায়, তাহারত কা তাআল্লুক সির্ফ পানি সে নহি হ্যায়। পানি সে তো জিসম কে জাহির কি তাহারত কা তাআল্লুক হ্যায়, অন্দর কি তাহারত কা তাআল্লুক পানি সে নহি হ্যায়। ও দুনিয়া মে কোই এসা পানি নহি হ্যায় জো মুসলমান কো অন্দর সে পাক কর দে। অন্দর সে পাক হোনে কে লিয়ে তো সবসে বুনিয়াদি চিজ জিসকো উলামা নে জাহিরি তাহারত ফরমায়া হ্যায়, জিসকো উলামা নে জাহিরি তাহারত ফরমায়া হ্যায়, ও মুসলমান কে খুন কা হারাম কমাই সে, সুদ সে, গবন ওর ঝুট কি কমাই সে পাক হোনা। ইয়ে ইয়ে ভি জাহিরি তাহারত হ্যায় কে বদন কা বাতিন ইস তরহ পাক হো জিস তরহ নামাজ কে লিয়ে গুসল ওর ওযু কে জরিয়ে, নামাজ কে লিয়ে গুসল ওযু কে জরিয়ে বদন কে জাহির কো পাক কিয়া জাতা হ্যায়। ইয়ে সবসে জ্যাদা গৌর করনে ওর সমঝনে কি চিজ হ্যায়। লোগ ইস কোশিশ মে হ্যায় কে মামলাত মে জো আহকাম তোড়ে হ্যায় ও ইবাদাত সে মাফ হো জায়েঙ্গে, এসা কবি নহি হোগা, এসা কবি নহি হোগা। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ কে মারনে কি ওয়াজহ সে আনে ওয়ালে হালাত কা কি মুদাফাআত নহি কর সকতে, বলকে ইবাদাত কো বানানে কে লিয়ে سب سے پہلے معاملات کو بنانا ہوگا, جس طرح نماز بنانے کے لیے سب سے پہلے پاک پانی سے طہارت حاصل کرنا ہوگا. سمجھتے ہیں کہ مسلمان لقمے کو معمولی سمجھ کر کھا رہا ہے, حالانکہ لقمہ سمندر ہے, خیالات اس کے موتی ہیں, کہ سب سے پہلے اپنی کمائیوں کو حکم پر لاؤ, جس طرح سب سے پہلے اپنے اعضاء کو طہارت پر لاؤ, پھر اس طہارت سے عبادت ہوگی. اگر امت معاملات کو حکم پر لے آئے تو اخلاق, عبادات, معاشرہ, یہ تینوں لائنیں خود بخود درست ہو جائیں گی. اس لیے کہ ان تینوں لائنوں کے بگڑنے کا جو اصل بنیادی عمل, بنیادی سبب ہے, وہ حرام کمائیاں ہیں جو بدن کے خون کو ناپاک کر کے ناپاک ارادے اور ناپاک اعمال انسان کے جسم ظاہر ہوتے ہیں. میں نے شروع میں ایک آیت پڑھی تھی, ظاہر الفساد فی البر والبحر بما کسبت ایدی الناس, کہ جتنا حال خراب ہے اور جتنا معاشرے کا بگاڑ ہے, اس سب کا تعلق انسان کے بلکہ مسلمان کے جسم سے نکلنے والے اعمال سے ہے. لوگ اپنے مسائل کا حل, باہر کی چیزوں میں تلاش کر رہے ہیں, حالانکہ ان سارے حالات کا حل بھی مسلمان ہے اور ان سارے حالات کے بگاڑ کا سبب بھی مسلمان ہے. اس نے میرے بزرگ دوستوں عزیزوں عجیب بات فرمائی, اللہ رب العزت مسلمان کی تجارت میں, اس کی زراعت میں, اس کی حکومت میں, اس کے ملازمت اور سرمایداری کے نقشوں میں جتنے بھی حالات لاتے ہیں, وہ سارے حالات اس کے رجوع اور اس کی توبہ کے لیے لاتے ہیں. اس لیے مومن کے بارے میں مثال دے کر فرمایا کہ مومن کی مثال اور ایمان کی مثال اس گھوڑے کی طرح ہے, جو گھوڑا اپنے کھوٹے سے بندھا ہوا ہو. کیونکہ یہ عام دستور ہے کہ میں چراگاہ میں گھوڑوں کو چھوڑ دیا جاتا ہے چرنے کے لیے, اور وہ غائب نہ ہو جائیں, ان کی رسی باندھی جاتی ہے کھوٹے کے ساتھ, اور یہ گھوڑا گھاس کھاتے کھاتے سیدھا سیدھا چلتا رہتا ہے. یہ بھول جاتا ہے کہ یہ کسی کھوٹے سے بندھا ہوا ہے. میرے بزرگ دوست عزیزو, امت اللہ کے احکام سے بندھی ہوئی ہے. جب ہی اللہ کے احکامات کو بھلائیں گے اور دور نکل جائیں گے تو اللہ تعالیٰ ایک جھٹکا لائیں گے. تجارت میں, زراعت میں, حکومت میں, جتنی بھی لائنیں ہیں دنیا کی, ان میں اللہ تعالیٰ بگاڑ کے جھٹکے لائیں گے مسلمانوں کو سمجھانے کے لیے. بس وہ ہوگا مومن جو اس جھٹکے سے حکم کی طرف آ جائے. اس لیے گھوڑے کی مثال دے کے فرمایا کہ گھوڑے کی کمیزاد یہ ہے کہ وہ گھاس کھاتا ہوا چلتا رہتا ہے اور رسی اپنا کھوٹا بھول جاتا ہے, اور جب جھٹکا لگتا ہے تو گھوڑا کھوٹے پر واپس آ جاتا ہے. یہ حدیث کا ترجمہ میں نے کیا ہے کہ مومن کی اور ایمان کی مثال گھوڑے کی طرح ہے جو اپنے کھوٹے سے بندھے ہوئے ہوں. یہ گھوڑا ایک سرسبز اور شاداب گھاس کے میدان میں کھاتا ہوا چلتا رہتا ہے, اور جو ہی رسی پوری ہو کے جھٹکا لگتا ہے تو یرجع الی آخیتہ, کہ یہ اپنے کھوٹے پر واپس آ جاتا ہے. اس لیے میرے دوستو عزیزوں, اللہ رب العزت جو حالات امت پر لاتے ہیں وہ امت کی تربیت اور امت کی تنبیہ کے لیے لاتے ہیں, لیکن اگر ان حالات سے سبق نہ لیا جائے اور اپنی زندگی کو رخ کو نہ بدلا جائے تو پھر سمجھتے تھے کہ اللہ تعالیٰ قبر کا عذاب شروع کرتے ہیں. اس لیے میرے دوستو عزیزوں, اس محنت کے ذریعے اپنے آپ کو بدلنا مقصود ہے, کیونکہ دعوت تربیت کے لیے ہے, دعوت تربیت کے لیے ہے. ہر محنت کسی مقصد کے لیے ہوتی ہے, کوئی محنت بلا مقصد نہیں ہے. ہر تاجر سونا بیچنے والے سے لے کر کیلے بیچنے والے تک, اس کی رات شروع نہیں ہوتی جب جب تک وہ اپنے اس دن کی کمائی کا حساب اور اس دن کی آمدنی کو نہ دیکھ لے کہ میں نے آج کیا کمایا کیا کھویا. میرے بزرگ دوستو عزیزو, اس کام کی ترقی یہ ہے, اس کام میں ترقی یہ ہے کہ یہ اپنی عبادات, اپنے معاملات, اپنے اخلاق اور معاشرے کے اعتبار سے اپنے آپ کو صبح شام دیکھے, صبح شام دیکھے. مولوی ایسا فرماتے تھے کہ جس کی عصر کی نماز ظہر سے بہتر نہ ہوئی وہ تنزلی پر ہے, ترقی پر نہیں ہے. یہی حکم معاملات میں ہے, یہی حکم اخلاق اور معاشرے میں ہے. کیوں؟ اس لیے کہ دعوت یہ ہے کہ مسلمان اپنے آپ کو اسلامی معاملات, اسلامی اخلاق, اسلامی معاشرے سے بذات خود اسلام کو امت پر پیش کرے. دعوت یہ ہے, دعوت اس کو کہتے ہیں کہ مسلمان عملی اسلام پیش کرے اپنے عمل سے, اپنے معاملے سے امت کو بتائے اسلام کیا ہے. کیونکہ تمام فرق باطلہ کا اسلام میں داخل ہونے کا جو راستہ ہے وہ راستہ صرف دو چیزیں اصل ہیں, اخلاق اور معاملات. معاشرہ تو وہ ایمان میں آ کر سمجھیں گے, لیکن دنیا کی کوئی بھی قوم ہو, معاشرہ کتنا بھی گندا ہو, لیکن معاملہ اور اخلاق ان دو چیزوں میں ہر شخص چاہتا ہے کہ اس میں میرے ساتھ زیادتی نہ کی جائے. کسی بھی فرقے کا آدمی ہو اور کیسے برے معاشرے میں ہو, لیکن وہ دو چیزوں کا طالب ہوتا ہے, ایک مجھے کوئی معاملے میں دھوکہ نہ دے اور ایک کوئی مجھے اخلاق کی زیادتی نہ کرے. اس کے سب پیاسے ہیں, لیکن یاد رکھنا کہ جب مسلمان ان دو چیزوں کو کھو بیٹھے گا تو غیر اسلام کو نہیں سمجھ سکیں گے. اس پر عجیب واقعات کیا ہے, نقل کیا ہے کہ معاملات کے ذریعے غیر اسلام میں کیسے داخل ہوتے ہیں. میرا یا آپ کا یا آپ کا کسی کا اس زمانے کا معاملہ نہیں کہ کوئی کسی کی رعایت میں معاف کر دے معاملات کو, بلکہ معاملہ اور جھگڑا امیر المومنین علی بن ابی طالب رضی اللہ تعالی عنہ اور ایک یہودی کے درمیان, اور جھگڑا تھا ایک سرا پر. علی رضی اللہ تعالی عنہ بازار میں نکلے, ایک یہودی زرہ بیچ رہا تھا, نہیں دیکھ کے پہچان لیا زرہ میری ہے. یہودی نے کہا نہیں غلط کہتے ہیں, زرہ میری ہے. جھگڑا ہوا, ایک طرف یہودی غیر مسلم اور ایک طرف سارے مسلمانوں کا امیر جن کا حکم اپنوں پر غیروں پر سب پر چلتا ہے. لیکن معاملات میں فرمایا کہ چلو عدالت میں چلو, مقدمہ وہاں جائے گا, جج طے کرے گا. چنانچہ علی رضی اللہ تعالی عنہ اور ان کا مد مقابل دونوں پہنچے عدالت میں. شرح قاضی حضرت علی کا بنایا ہوا قاضی, وہ دیکھتے ہی کھڑے ہو گئے, ابھی نہیں آپ تشریف لائے, کیا حکم ہے؟ جج نیچے بیٹھا, حضرت علی رضی اللہ عنہ کو اپنی کرسی پر بٹھایا, خود نیچے بیٹھے یہودی کے ساتھ, اور نیچے بیٹھ کر پوچھا مومنین کیا حکم ہے, کیا خدمت ہے؟ حضرت علی نے فرمایا কি ইয়ে জিরাহ মেরি হে আর ইহুদি কেতা হে মেরি হে মেরা ইসকা ইয়ে ঝগড়া হে জজ নে কাহা মুমিনিন আপকি তরফ সে গবাহ চাহিয়ে ক্যুঁ হমসে কোই গবাহ মাঙ্গে তো হম সমঝতে হ্যাঁ কি হমে ঝুঠা সমঝ রা হ্যায় আলী বিন তালিব ফরমায়া হ্যাঁ গবাহ দুঙ্গা ইয়ে মেরা গুলাম গবাহি দেগা ফরমায়া কে নেই গুলাম কি গবাহি কাফি নেই ফরমায়া মেরা বেটা গবাহি দেগা যে জন্নত কে জওয়ানোঁ কা সরদার হ্যায় ফরমায়া ঠিক হ্যায় বাত লেকিন হমনে আপকে ভরোসে সুনা হ্যায় কি বেটি গবাহি আপকে হাতে মোতবর নেই আমি নজর করেন সারে মুসলমানোকে আমির আদালত মে আর জজ কি কুর্সি পর বেঠে হুয়ে হ্যায় আর ফেসলা হো রাহা ইহুদি কে হক মে জজ নে ফেসলা দে দিয়া কি আপকো জিরাহ নাহি মিল সকতি আপকো জিরাহ নাহি মিল সকতি ইসলাম اس طرح سکھلایا گیا تھا یہ اسلامی تعلیمات جس کو کہتے ہیں کہ اسلام دیکھنا ہے تو عدالتوں میں جاؤ اسلام دیکھنا ہے تو بازاروں میں جاؤ اسلام دیکھنا ہے تو جہاں معاشرے کی حیا ہے وہاں جا کر اسلام کو دیکھو اسی لیے میں کہا کرتا ہوں کہ সিফ ইসলামী তিজারত ছাপ দেনা ইসলামী মাশরা মাশরে কিতাবে লিখ দেনা ইয়ে হরগিজ কাফি নহি হ্যায় মে শুরু মে মেরে বাত ইয়ে শুরু কি থি কে মুসলমান কি নকল হরকত আমলি দিন কে সাথ হো ইসকা কোই মুতাবাদিল নহি হ্যায় কোই কিতাব کوئی اخبار کوئی چینل اس کا متبادل نہیں ہے کیونکہ عمل کی مشین صرف انسان ہے اس کا کوئی متبادل دنیا میں اللہ نے بنایا نہیں ہے اللہ نے بنایا نہیں ہے کوئی متبادل تو میں نے عرض کیا کہ اسلام اس سے نہیں سمجھ میں نہیں آئے گا کہ کتاب کھول کے اسلام دیکھ لیا جائے بلکہ صحابہ کے دور سے لے کر قیامت تک اسلام کو سمجھنے کے لیے اسلامی معاملات مسلمان کے عملی طور پر سامنے ہوں تو اسلام پھیل جائے اس لیے میں کہا کرتا ہوں کہ تجارتیں جاہلوں کے ہاتھ میں کتاب علماء کے ہاتھ میں حلال کے حرام کے فتوے یہاں سے دیے جائیں اور جو عملی سارا نظام ہے تجارت سے لے کے سارے بینکوں کے اور فیکٹریوں کے اور صنعتوں کے اور حکومتوں کے یہ سب جاہلوں کے ہاتھ میں صحابہ کرام نے ہرگز یہ طریقہ اختیار نہیں کیا تھا ہرگز یہ طریقہ نہیں تھا اور کوئی کتاب دور صحابہ میں کیا کتاب تو کتاب قرآن بھی نہیں لکھا گیا شروع میں وہ بھی بعد میں جمع کیا گیا تجارت کی تعلیم دی جاتی تھی مسجد سے اور مسجد سے باہر عملی تجارت لوگ روزانہ کرتے تھے پڑھانے والے الگ کمانے والے الگ یہ ترتیب صحابہ کے دور میں نہیں تھی جو پڑھانے والے تھے وہ خود کما کما کے دکھلاتے تھے جو پڑھنے والے تھے وہ تعلیم کے ساتھ عملی تجارت کر کے دکھلاتے تھے مدینہ منورہ کے بازار میں اجازت نہیں تھی کسی کو دکان کھولنے کی جب تک وہ عملی جب تک وہ تجارت کے احکام کے بارے میں پوری طرح امتحان نہ دے دے اور اس کا امتحان نہ ہو جائے اس وقت تک وہ دکان نہیں کھول سکتا تھا کیوں کہ ہمیں مدینہ منورہ امت کو اسلامی আমলি ইসলাম কা নমুনা বনা কর পেশ করনা হে ইয়ে আমারি জিম্মেদারি হে ইসলিয়ে আর্জ কর রাহা হুঁ কি ইয়ে তকসিম নাহি থি কি পড়ানে ওয়ালে আলাগ কমানে ওয়ালে আলাগ বলকি সাহাবা কিরাম নে তিনো কামো কো জমা কিয়া থা তিজারত তিজারত ওর কসব কমানা ये दोनों काम सहाबा ने दावत के साथ किए हैं तिजारत यानी कमाना और तालीम दावत तालीम तिजारत ये तीनों काम सहाबा ने एक साथ किए हैं इसलिए मेरे दोस्तों अजीजों मैं सारी बात मैंने इस पर अर्ज की है कि अमली इस्लाम पेश करोगे तो उम्मत तो समझेगी उम्मत کہ اسلامی معاملات کیا ہیں چنانچہ فیصلہ دے دیا جج نے کہ مومنین آپ کو زرہ نہیں مل سکتا اس پر یہودی نے کلمہ پڑھا اور فوراً یہ کہا اشہد ان لا الہ الا اللہ و اشہد ان محمد عبدہ و رسول یہ کہہ کر اسلام میں داخل ہوا اور یہ کہا مومنین زرہ آپ کی ہے آپ کے اونٹ سے گری تھی میں نے اٹھائی تھی لیکن اس کے اسلام قبول کرنے کا جو سبب بنا وہ جج عدالت کے جج کا المومنین کے خلاف فیصلہ کرنا حالانکہ طریقہ بنایا ہوا جج تھا تو میں نے عرض کیا کہ معاملات اور اخلاق اگر یہ دو چیزیں صرف عملی طور پر پیش کر دی جائیں تو اسلام کے پھیلنے کے لیے کافی میرے محترم دوستو بزرگوں بولیں جی اللہ پاکر ذات تک فائدہ اٹھائے بار سب سے بڑا عمل جیتا شیطا حضر نماز نماز امن اکتا عمل جیتا درہ اللہ تعالیٰ تک فائدہ حاصل کرا جائے کیونکہ نماز جنو نماز کے بنائی تے ہوگی نماز جیسے مستو جنی شد درہ بنے ترمند اکتا حضر پویترتا حاصل کرا طہارت حاصل کرا پویترتا ছাড়া তো হারত ছাড়া নামাজ হয়ই না তো নামাজ বানাইতে হলে তো মানুষকে তো হারত হাসিল করতে হবে মানুষকে পবিত্রতা হাসিল করতে হবে মানুষ উজু করে গোসল করে উজু গোসল করে পবিত্রতা হাসিল করে তো মেরে মহতরাম দোস্ত বলেন যে এটাও এক পবিত্রতা এটাও জরুরি মানুষ জাহিরি ভাবে বাহ্যিক ভাবে সে তার শরীরকে পাক করে পবিত্র করে আরেকটা হলো যে মানুষ শরীরের উপরটাকে তো পাক করছে কিন্তু ভিতরটাকে পাক করে নাই ভিতরও পাক করা লাগবে নামাজকে বানাইবার জন্য তার ভিতরও পাক করা লাগবে ভিতরে কি আছে বলে যে ভিতরে তার রোগ রেশার মধ্যে যে রক্ত চলাচল করতেছে এই রক্তটাকেও পাক পবিত্র করতে হবে রক্ত কেমনে পাক পবিত্র করবে বলে রক্ত পাক পবিত্র হবে তার কামাইয়ের মাধ্যমে যদি সে হালাল কামাই করে আর হালাল খাদ্য খায় তো ওইটার দ্বারা যে রক্তটা তৈরি হবে ওই রক্তটা হবে পাক পবিত্র রক্ত আর যদি সে তার কামাই রোজগারটাকে গলত ভাবে করে মিথ্যা বলে কামাই করতেছে ধোকা দিয়া কামাই করতেছে জুলুম করে কামাই করতেছে অন্যায় ভাবে কামাই করতেছে আল্লাহ তাআলার হুকুমকে নষ্ট করে কামাই করতেছে ওই কামাইটা দিয়ে যা সে কামাই করবে যা সে খাবে এটার দ্বারা তার শরীরের মধ্যে যে রক্ত তৈরি হবে এই রক্তটা কখনো পবিত্র রক্ত হবে না এই পবিত্র তো এই রক্তটা তো অপবিত্র রক্তই হবে মানুষ বাহিরের অঙ্গ প্রত্যঙ্গকে সে পানি দ্বারা ধুয়ে নেয় এটা যেমন তার পবিত্রতা অর্জন করা ওলামায়ে কেরাম বলেন বলে রক্তকে পাক করা রক্ত পাক রাখা এটাও জাহিরি পবিত্রতার মধ্যে সামিল এটাও মানুষের জাহিরি পবিত্রতা এটা কোন ভিতরগত পবিত্রতা না জাহিরি পবিত্রতা এই জন্য মানুষকে যদি নামাজ বানাইতে হয় যে নামাজ দ্বারা সে আল্লাহর কাছ থেকে নিবে আর যে নামাজ তাকে খারাপ কাজ থেকে অন্যায় কাজ থেকে শরীয়ত বিরোধী কাজ থেকে যে নামাজটাকে বিরত রাখবে নামাজই বিরত রাখবে, নামাজটাকে বাঁচাবে। যদি এরকম নামাজ সে বানাইতে চায় তো এটার জন্য তাকে যেমন পানি দিয়া জাহিরি অঙ্গ প্রত্যঙ্গকে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকে ধুয়া সে পবিত্রতা হাসিল করে, এমনি ভাবে তার কামাইকে তার মামলাকে এটাকে সে হালাল করে করতে হবে, এটাকে শুদ্ধ করতে হবে, যাতে এটা দিয়া যা সে শরীরের মধ্যে শক্তি অর্জন করবে, রক্ত তৈরি করবে, এই রক্তটাও যাতে পবিত্র হয়। যতক্ষণ এই রক্ত পবিত্র না হয়েছে ততক্ষণ তার এই নামাজে কোনো শক্তিই নেই। মানুষ মনে করে একথা যে এবাদত দিয়া সে তার মামলাকে দিনের বাকি অংশগুলিকে ঠিক করবে, যদি এবাদত ঠিক হয়ে যায় তাহলে তার মামলা ঠিক হয়ে যাবে। উনি বলেন যে ভাই হজমান ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী বলছেন একথা যে মানুষের আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার হক আদায় করা আর মখলুকের হককে নষ্ট করা, মখলুকের হককে ওই মামলাতের লাইনে সে নষ্ট করছে, এটার দ্বারা আল্লাহ পাকের পক্ষ থেকে যে আজাব যে বিপদ তার উপরে আসবে এটা আল্লাহ তাআলার হক আদায় করার দ্বারা সে দূর করতে পারবে না। কথাটা বুঝে আসলো কিনা জানি না, আর একটু চিন্তা করে শুনলে বুঝে আসবে। একজনের নামাজ পড়ে আরেকজনে আরেকজনের হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, তো যখন মানুষের হক নষ্ট করার দ্বারা যে আজাব তার উপরে আসবে এই আজাবকে সে এই নামাজ দিয়া কখনোই ফিরে যেতে পারবে না, কখনোই দূর করতে পারবে না। নামাজ তো আল্লাহর হক, এবাদত আল্লাহ তাআলার হক, আল্লাহর হক সে আদায় করে, কিন্তু মখলুকের হককে সে নষ্ট করে। মখলুকের হককে নষ্ট করার কারণে যে আজাব তার জন্য আসবে এই আজাবকে সে আল্লাহর হক আদায় করার দ্বারা কখনোই দূর করতে পারবে না। নামাজ পড়া কখনোই মুসিবত দূর হবে না, যে মুসিবত মানুষের হক নষ্ট করার কারণে আল্লাহ তার উপরে নাজিল করবেন। এখন সে নামাজ পড়তেছে উযু করা, সে নামাজ পড়া খুব লম্বা দোয়া করে সে তার মুসিবতকে দূর করতে চায়, দোয়া দরুদ পড়ে সে তার মুসিবতকে দূর করতে চায়, জিকির করে আল্লাহর সে তার মুসিবতকে দূর করতে চায়, অথচ সে মখলুকের হককে নষ্ট করছে। ওই মখলুকের হককে নষ্ট করার কারণে যে বিপদ তার উপরে আসতেছে আল্লাহ পাকের পক্ষ থেকে এইটা কোন জিকির দিয়া, কোন নামাজ দিয়া, কোন ইবাদত দিয়া কখনোই সে দূর করতে পারবে না। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে ইবাদত দিয়া তার কামাই রোজগার ঠিক হবে না, তার লেনদেন ঠিক হবে না, তার মহাসেরা ঠিক হবে না, তার আখলাক ঠিক হবে না। মেরে মহতরম দোস্তা বুজুর্গ যখন সে তার মামলাতকে ঠিক করবে, তার আখলাককে ঠিক করবে, তখন তার নামাজটাও সব ঠিক হয়ে যাবে। বিষয়টা হলো উল্টা, আমরা বুঝছি উল্টা, আমরা মনে করছি মামলাত কামাই রোজগার এগুলি ঠিক হয়ে যাবে, নামাজ পড়তে পড়তে আস্তে আস্তে মুসল্লি হয়ে যাব, আস্তে আস্তে তার কামাই রোজগার ঠিক হয়ে যাব না, কখনো ঠিক হবে না। তার তো নামাজ হয়ই নাই এখন পর্যন্ত, যতক্ষণ তার মামলাত ঠিক হয় নাই কামাই রোজগার ঠিক হয় নাই। যখন তার কামাই রোজগার ঠিক হবে তখন সে না তার নামাজ হবে, তো তার নামাজই তো হয় নাই, মামলা কেমনে ঠিক হবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ আজ উম্মত তাদের মামলাতকে নষ্ট করে রাখছে, তাদের মহাসাতকে নষ্ট করে রাখছে, ঘরানা জিন্দগি সামাজিক জিন্দগি মানুষের সঙ্গে আচার আচরণ এগুলিকে সে নষ্ট করে রাখছে, তার আখলাককে সে নষ্ট করে রাখছে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ আজ সে চাইতেছে যে মানুষ ইসলামে দাখিল হোক, মানুষ ইসলামে কি করে দাখিল হবে, এবারে যে মানুষ ইসলামে দাখিল হওয়ার জন্য মানুষের মামলা আর মানুষের আখলাক দেখা হবে, মানে মানুষের মহাসেরা দেখে না, মানুষের মহাসেরা তো তখন দেখে যখন সে মহাসেরায় প্রবেশ করে। মহাসেরা মানে হল তার পারিবারিক সামাজিক জীবনে মানুষের সঙ্গে আচার আচরণ, যতক্ষণ তার ভিতরে না ঢুকছে ততক্ষণ তো সেইগুলি দেখবে না, কিন্তু মামলাত আগে দেখবে, তার আখলাক আগে দেখবে। তার মামলাত যখন নষ্ট হবে তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ অন্যরা ইসলামকে ইসলামের মধ্যে কখনোই প্রবেশ করবে না। এই জন্য ইসলামের দাওয়াত যেটা আমরা চাই দিছি সারা দুনিয়াকে দিব, যতক্ষণ পর্যন্ত আমাদের মামলা ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত ইসলামের দাওয়াত কেউ নেবে না, ইসলামকে কেউ গ্রহণ করবে না, ইসলামের দরজাই বন্ধ হয়ে বন্ধ করে রাখছি আমরা। এই জন্য বলেন যে ভাই দুনিয়াতে যত আপদ বিপদ মুসিবত, উনি বলেন আমি শুরুর একটা আয়াত পড়ছি, জাহালাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কার্যকলাপ মানুষের আমানি জলে স্থলে সর্বজায়গার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখছে, জলে স্থলে সর্বজায়গায় যে ফিতনা ফাসাদ এগুলি অন্য কোনো কারণ নাই, কারণ হল মানুষের আমল। মানুষ তার আমলকে যখন নষ্ট করে তো আল্লাহ পাকের পক্ষ থেকে বলে যে জলের স্তরের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আবার যে বিশৃঙ্খলাটা কেন সৃষ্টি করেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ঝটকা দেন, সামলায় যা, হুঁশিয়ার হয়ে যাও, তো আল্লাহ তাআলার ঝটকা কেন? এই জন্য যে যাতে সে সামলায় যায়, সে হুঁশিয়ার হয়ে যায়, সে আবার পিছন দিকে ফিরে আসে। মুআমালাতের খারাপির কারণে, মুআশারাতের খারাপির কারণে, আখলাক এটার খারাপির কারণে যে সমস্ত আপদ বিপদ আজ উম্মতের উপরে, তো এই সমস্ত আপদ বিপদ মেরে মহতরম দোস্ত আর কোনো কারণ নাই, হাতিয়ার কম সেজন্য নয়, টাকা পয়সা কম সেজন্য নয়, ব্যবসা বাণিজ্য চলে না সেজন্য নয়, রাজত্ব পাই নেই সেজন্য নয়, দুনিয়ার কোনো জিনিসের অভাবের কারণে নয়, মানুষের মুআমালাত মানুষের আখলাক এটাকে এটা নষ্ট হওয়ার কারণে আজ এই সমস্ত বিপদ আপদ এই উম্মতের উপরে চলতেছে। এই সমস্ত বিপদ আপদ কেন চলতেছে? যাতে উম্মত আবার ফিরা আল্লাহ পাকের দিকে ফিরে আসে, আল্লাহ জালার দিকে ফিরে আসে, আল্লাহর হুকুমের দিকে ফিরে আসে, আর আমলের দিকে ফিরে আসে। সে যে মামলা নষ্ট করে রাখছে এটা তার মামলা ঠিক করে, সে যে তার মুআশারাত নষ্ট করে রাখছে এটাকে ঠিক করে, সে যে তার আখলাক নষ্ট করে রাখছে আখলাককে ঠিক করে, কারণ এই আখলাক নষ্ট হওয়ার কারণে, তার মুআমালাত নষ্ট হওয়ার কারণে, তার আমল নষ্ট হওয়ার কারণে এই সমস্ত ঝটকা আল্লাহ পাকের তরফ থেকে আসে। আল্লাহ পাকের তরফ থেকে এই ঝটকা কেন আসছে? এই জন্য আসছে যে বান্দা ফির, আমার দিকে ফিরে আস, মুআমালাতকে ঠিক কর, আখলাককে ঠিক কর, ইসলামকে ঠিক কর, তোর আমালকে ঠিক কর। আমালকে ঠিক করার জন্যই, ফিরে আসার জন্যই আল্লাহ পাক এক ঝটকা দিয়েছেন। এই জন্য বলেন হাদিসের মধ্যে বড় সুন্দর মিসাল দিয়েছেন, ইমান এবং মোমিনের মিসাল, বলে যে খুঁটায় বান্দা ঘোড়ার মতো, ঘোড়াকে চরণভূমিতে খুঁটা গাইজা খুঁটার মধ্যে বান্দা ছেড়ে দিছে, তো ঘোড়ার স্বভাব হইল সে ঘোড়া ঘাস খাইতে গেছে সামনের দিকে চলতে থাকে, তো ঘাস খাইতে গেছে সামনের দিকে চলতেছে, সে কুটা ভুলে গেছে, তার যে ঘোড়ার সঙ্গে পাও বান্দা আছে এটা সে ভুলে গেছে, সে সামনের দিকে চলতেই আছে। তো বলে চলতে চলতে যখন রশিতে টান পড়ছে এইবার খুঁটার কথা মনে হয়েছে, ওহো আমার তো, আমি তো খুঁটার সঙ্গে বান্দা, তো সে আবার ওইখান থেকে খুঁটার দিকে আসে। তো মেয়ের মহতরম দোস্ত মোমেন মুসলমান বলে যে তার আমালের খারাপির কারণে দুনিয়াতে যত রকম বিপদ আপদ মুসিবত সে দেখে, তো এই সমস্ত মুসিবত দেখা সে একথা স্মরণ করে, ওহো আমি তো ইমানওয়ালা, আমি তো ইসলামওয়ালা, আমার তো এই এটাকে ঠিক করতে হবে, ওটা ঠিক করতে হবে। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, মুআমালাতের লাইনে যখন এই উম্মত তার কামাই রোজগার তার লেনদেন মানুষের সঙ্গে, আর তার আখলাকের লাইনে যখন সে মানুষের সঙ্গে উত্তম আখলাক উত্তম চরিত্রের ব্যবহার সে করবে, বলে যে অমুসলমান ইসলামের মধ্যে দাখিল হবে। মানে বলেন যে এর ঘটনা হলো এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, বলে যে উনি দেখলেন বাজারে এক ইহুদি ওনার হারায়া যাওয়া বর্মটা, যুদ্ধের পোশাক লোহার বর্ম, এটা হারায় গেছে, তো এটা এক ইহুদি বাজারের মধ্যে বিক্রি করতেছে। উনি আমিরুল মুমিনিন, উনি যায় ইহুদিকে ধরছে, বলে এই বর্ম তো আমার। ইহুদি কয় আপনার কি, এই বর্ম তো আমার। আর দুইজনের মধ্যে ঝগড়া লেগে গেছে, এ কয় আমার, উনি কয় আমার। তখন আর রাজি রাজিয়াল্লাহু তাআলা বলেন যে এই ঝগড়ার মীমাংসা যেটা, এটা চলো বিচারকের কাছে চলো, জজের কাছে চলো, জজ এদের বিচার করে দিবে, হাকিম এদের বিচার করে দিবে। হাকিম কে? বলে হাকিম হল আমিরুল মুমিনিনের বানানো হাকিম, কাজী সুরায় কাজী সাহেবের কাছে চলো। তো কাজী সাহেব বিচার করে দিবে, এই বর্ম তোমার না, এই বর্ম আমার। দুইজনে উপস্থিত হয়েছে, কাজী সুরায় যখন দেখলেন আমিরুল মুমিনিন স্বয়ং কোর্টে হাজির হয়ে গেছে, তাড়াতাড়ি নিজের কুরসি থেকে নাইমা আমিরুল মুমিনিনকে কুরসির মধ্যে বসাইছে, চেয়ারের মধ্যে বসাইছে। বলে আমিরুল মুমিনিন কি ব্যাপার, কি কি হুকুম, সম্মান করতেছে, নিজে নিচে বইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমার মধ্যে আর এই ব্যক্তির মধ্যে, ইহুদি ব্যক্তির মধ্যে এই বর্মটা নিয়ে ঝগড়া, সে বলে তার, আমি বলি আমার, আর আপনি বিচার করে দেন এটা কার। তো কাজী বলতেছে আমিরুল মুমিনিন এটা যদি আপনি পাইতে হয় তাহলে তো আপনাকে সাক্ষী পেশ করতে হবে যে এই বর্মটা আপনার, এটা সাক্ষী আনতে হবে। মানে আমার গোলাম সাক্ষী দিবে, মানে গোলামের সাক্ষী মনিবের পক্ষে গ্রহণযোগ্য নয়। বলে আচ্ছা, তা আমার ছেলে যে জান্নাতে সমস্ত যুবকদের সর্দার হবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন, সে সাক্ষী দিবে। তো কাজী সাহেব বলতেছে আপনার কাছ থেকে এই হাদিস শোনা যে ছেলের সাক্ষী বাপের পক্ষে গ্রহণযোগ্য হয় না, কাজে আপনার ছেলের সাক্ষী আপনার পক্ষে এটা তো গ্রহণযোগ্য হবে না, আপনাদের কাছ থেকেই শোনা হাদিস, তো কাজে আপনার ছেলের সাক্ষীও গ্রহণযোগ্য না। তো ছেলের সাক্ষীও গ্রহণযোগ্য নয়, গোলামের সাক্ষীও গ্রহণযোগ্য নয়, তাইলে মানে এটা তো ওই ইহুদিই নেবে, ইহুদির পক্ষে ফয়সলা করে দিবে। তো মেরা মহতরম দোস্তা বুঝুক, মানে যে ইহুদির পক্ষে ফয়সলা হয়ে গেল, ইহুদি এলো আর বর্ম লয়ে দিল, আর আলী রাদিয়াল্লাহু তাআলাহু উনি পাইলেন না। আর এই ইহুদি সে যখন এই ফয়সলা দেখল, এই ফয়সলা দেখে সে কালেমা শাহাদত পড়ে ইসলাম কবুল করতেছে। তো এখানে কি ছিল, কি জিনিসটা ছিল, বলে এখানে তো এই মামলাই ছিল যে মামলা লেনদেন, এখানে জুলুম নাই, এখানে অন্যায় নাই, এখানে অত্যাচার নাই, এখানে নিজের ক্ষমতা দেখানি নাই। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এখানে ইসলামের সৌন্দর্য যখন এখানে দেখছে মামলাতের লাইনে, কামাই রোজগারের লাইনে, তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে এটাকে দেখছে যখন, তো সে কলমা পড়তে বাধ্য হয়ে গেছে, কলমা পড়ে ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে। এই জন্য উনি বলেন যে ভাই, নামাজ যে শুদ্ধ করব, নামাজটাকে যে বানাইব আমি, এটার জন্য আমার কামাই রোজগার, আমার লেনদেন, এটাকে ঠিক করতে হবে। আমরা যে লোকমা কামাইয়া খাই, আমরা খুব মামুলি আর সাধারণ মনে করি, একটা লোকমাই তো খাইতেছি। হজমান ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, বলে যে এটাকে সাধারণ আর মামুলি মনে করে না, এই একটা লোকমা সমুদ্র, সমুদ্র যে লোকমা তুমি তোমার পেটে ঢুকেছ, এটা মনে করো সমুদ্র, আর তোমার মাথার যত চিন্তাধারা এগুলি হইল ওই সমুদ্রের মুক্তা। তো যেমন তোমার সমুদ্রের পানি তেমন মুক্তা, যখন তোমার পানি নষ্ট, পানি সমুদ্রের পানি যখন নষ্ট, তো এটার মুক্তাও ওইরকমই হবে, আর যদি এই সমুদ্রের পানি স্বচ্ছ হয় তো এটার মুক্তাও ওইরকমই হবে। তো তোমার পেটের মধ্যে যে লোকমা ঢুকাইছ, এই লোকমা তো হইল সমুদ্র, আর তোমার মাথার যে চিন্তা ভাবনা, বলে যে এগুলি তো ওই সমুদ্র থেকেই সৃষ্টি হবে, তো যেমন লোকমা হবে, যেমন সমুদ্র হবে, তেমন চিন্তা ভাবনা হবে, তেমন চিন্তাধারা হবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, মানে যে যতক্ষণ আমরা আমাদের কামাই রোজগার এবং আমাদের আখলাককে ঠিক না করছি, ততক্ষণ পর্যন্ত ইসলাম দুনিয়াতে ছড়াইতে পারে না। এই জন্য বলেন যে আমলই, নিজের আমলকে ঠিক করে আমলওয়ালা হই আগে। যখন আমি আমলওয়ালা, এই আমল নিয়া আমল সহ যখন দাওয়াত দিব, তখন এই দাওয়াত গ্রহণযোগ্য হবে। আমি নিজেই আমল করি না, সেটা কেমনে হবে? উনি বলেন যে ভাই, দুনিয়ায় যত রকমের ব্যবস্থা আছে, মাধ্যম আছে, প্রচার মাধ্যম আছে, এই সমস্ত প্রচার মাধ্যমের দ্বারা কোনো কিছু হবে না। এই জন্য যে এই সমস্ত প্রচার মাধ্যমের কোনো কথাই আসে নাই কোরআন হাদিসে, এই সমস্ত প্রচার মাধ্যম এরা কোনো ইসলাম কবুল করবে না, এরা কোনো হেদায়েতও পাবে না। ইসলামের মুখাপেক্ষী তো আমি। আমি যদি আমলিভাবে সুসজ্জিত হই, তো মেরে মহতরম দোস্ত, আমাকেই হুকুম করা হয়েছে, আমাকেই বলা হয়েছে দাওয়াত দিই, তা আমি নিজে দাওয়াত দিব। তো মেরে মহতরম দোস্ত, এই জন্য বলেন যে এই সমস্ত জিনিসের দ্বারা নয়, বলেন যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের জমানায় বলে যে প্রত্যেকেই শিখনে বালা, প্রত্যেকেই ব্যবসা করনে বালা, আবার প্রত্যেকেই দাওয়াত দেনে বালা। এ নয় যে একজন শিখানে বালা আর একজন ব্যবসা করনে বালা। আজকালকার জমানার মতো দুনিয়ার সমস্ত কামকাজ এগুলি সব জাহেরদের হাতে, আর কিতাব হলো ওলামাদের হাতে, ওলামারা ফতোয়া দিবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, সাহাবাদের জমানায় তো কিতাব ছিলই না, কোরআনও তো বহুত বড়ই লেখা হয়েছে। তো মেরে মহতরম দোস্তা, তখন কি ছিল? বলে যে একেবারে সশরীরে ইসলাম, ইসলামী শিক্ষা সশরীরে, যে একজন মানুষ সে ব্যবসা বাণিজ্য করতেছে, ওইখানে সে এলেমও রাখে, সে কোনো জাহেল নয়, এবং সে দুনিয়ার সব কাম কাজ করতেছে, এবং তার মধ্যে এলেমও রয়েছে, আর সে দাওয়াতও দিতেছে। তো একজন সাহাবি দিন শিখতেছেন এবং দুনিয়ার কামকাজ করতেছেন, এবং একই সঙ্গে দিনের দাওয়াতও দিতেছেন। এরকম নয় যে যেরকম আজ আমরা ভাগ করে রাখছি, মানে জাহেলরা সব দুনিয়ার কাম করবে, আলেমরা সব কিতাব দেখবে। মানে না, এলেম এই উম্মতের প্রত্যেককে শিখতে হবে, যে যে কাম করবে। মদিনার বাজার, বলে যে মদিনার বাজার, এই বাজারে বেচা কিনা সে করতে পারবে যে এই বেচা কিনার এলেম হাসিল করছে। মদিনার বাজারে বেচা কিনার এলেম ছাড়া কেউ এই বাজারে বেচা কিনা করতে পারবে না, ব্যবসা বাণিজ্য করতে পারবে না। তো সাহাবাদের জমানায় তো এরকমই ছিল যে প্রত্যেকেই দিন শিখনে বালা, আর প্রত্যেকেই দুনিয়ার কাম কাজও করনে বালা, আর সঙ্গে সঙ্গে সে দাওয়াতও দেনে বালা। তাদের আখলাক, তাদের মুআমালাত, তাদের মুআশারাত, তাদের ইবাদত সব লাইনে পরিপূর্ণ, সব কিছুকে লইয়া তারা দাওয়াতের রাস্তায় চলতেছে। যখন এই দাওয়াতের রাস্তায় চলতেছে, তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, তাদের দাওয়াতকেও মানুষ গ্রহণ করতেছে। ইস কাম কা ভি ইহি মকসদ হে কি ইস নকল ও হরকত কে জরিয়ে উম্মত পর আমালি দীন পেশ কিয়া জায়ে। ইসলিয়ে মেরে দোস্তা আজিজো, আল্লাহ কে রাস্তে কা নফর আল্লাহ কা আমর হে। জিস তরহ ঈমান, ইবাদাত, اخلاق, معاملات اور معاشرہ, یہ سب اللہ کے عوامر میں سے ہیں, اسی طرح اللہ کے راستے میں ان تمام چیزوں کو عملی طور لے کر پھرنا, یہ بھی اللہ کا امر ہے, اور امت اس کو امر نہیں سمجھتی. یہ اللہ کا امر ہے, انفرو, আল্লাহ কে রাস্তে মে নিকলো, হলকে হ্যাঁ ভোজন, তঙ্গি হ্যাঁ ফরাকি, সেহত হ্যাঁ বিমারি, আমন হ্যাঁ খৌফ, গম হ্যাঁ খুশি, এসে মানতে থে সাহাবা নে কোই হাল নেই ছোড়া, ইস হাল মে আল্লাহ কে রাস্তে মে না নিকলে হুম। ইসলিয়ে মেরে দোস্ত আজিজো, ইয়ে ইস রাস্তে কে নকল হরকত মে না আর্জ কিয়া কে আল্লাহ কা আমর হে, আর ইয়ে আমর বেএতবার উম্মত কে হে, বেএতবার জামাত কে নেই হে, বেএতবার উম্মত কে হে। 100% সাহাবা নকল হরকত পর কায়েম থে, উম্মত কে নকল হরকত জারি পানি কি তরহ হে, জো পানি কো পাক রাখতি হে আর পাক করতি হে, বিলকুল ইস উম্মত কি মিসাল। আগর উম্মত দিন পড়েগা হরকত মে রহে তো ইস উম্মত কি মিসাল ভি জারি পানি কি তরহ হে, কে উম্মত পাক রহেগি আর উম্মত দূসরো কি বাকি কা জরিয়া বনেগি। ইসলিয়ে মেরে বুজুর্গো দোস্ত আজিজো, ইয়ে আসল সুন্নত আর মহা সুন্নত হে, বলকে ইয়ে জিম্মেদারি উম্মত কো নিয়াবতন মিলি হে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সে আল্লাহ নে সাফ ফরমা দিয়া কে নবী জি আপ কহ দিজিয়ে কে ইয়ে মেরা রাস্তা হে আর মেরা হি নাই বলকে জো ভি মেরা ইত্তেবা করে ইয়ে উসকা রাস্তা হে, উস রাস্তে কি তাইন, উস রাস্তে কি তাইন ফরমাই, আদউ ইলাল্লাহি আলা বসীরতি, ইয়ে রাস্তে কি তাইন হে কে মেরা আর মেরে ইত্তেবা করনে ওয়ালে কা রাস্তা ইয়ে হে কে মে ইয়াকিন কে সাথ আল্লাহ কি তরফ বুলাতা হুম, মে শুরু সে কহ রাহা হুম কে আল্লাহ কি তরফ বুলানে কো আল্লাহ কি তরফ বুলানা ইয়ে হে কে বজাতে খুদ জাকার দাওয়াত দো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক কে পাস দাওয়াত দেনে কে লিয়ে খুদ জাতে আর আনে ওয়ালো কো দাওয়াত বজাতে খুদ দেতে। ইসলিয়ে মেরে দোস্ত আজিজো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইনফরাদি দাওয়াত কে ওয়াকিআত জিয়াদা পড়া করো আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিউ ইসলিয়ে কে আল্লাহ রাব্বুল ইজ্জত কি গায়বী নুসরতেন ও ইনফরাদি দাওয়াত কে সাথ হ্যায়। আপনি এক এসে এসা দিহাতি জো ঘর কি তরফ যা রাহা থা, ফরমায়া কাহাঁ যা রহে হো, উসনে আর্জ কিয়া আপনে ঘরওয়ালে কে পাস যা রাহা হুম, আপনে ফরমায়া ক্যা তুঝে ইস বাত মে রগবত হে কি ইস বাত কি গওয়াহি দে দে কি আল্লাহ কে সিওয়া কোই বাত কে লায়ক নেহি আর মে আল্লাহ কা রাসূল হুম। উসনে ফোরন কাহা কি আপকি রিসালত পর কোন গওয়াহ হে, আপনি ফরমায়া মেরে সাথি গওয়াহি দেঙ্গে, ফরমায়া ইস وادی کے کنارے پر جو درخت کھڑا ہے یہ گواہی دے گا کہ میں اللہ کا رسول ہوں، وہ درخت وہاں سے زمین پھاڑتا ہوا آیا اور آپ کے سامنے آ کر کھڑا ہو گیا، تین مرتبہ آپ نے اسے گواہی دی، تین مرتبہ اس نے گواہی دی۔ اس میں عرض کر رہا تھا کہ یہ جو غیبی نصرتیں ہیں، یہ غیبی نصرتیں ہیں جو امت کے اسلام میں داخل ہونے کا ذریعہ بنا کرتی تھی، یہ غیبی نصرتیں انفرادی دعوت کے ساتھ ہیں کہ آپ صلی اللہ علیہ وسلم امت کے لیے طالب تھے اور امت مطلوب تھی، اس امت کا ہر فرد امت کے لیے طالب ہے، امت مطلوب ہے۔ اس لیے میرے بزرگ دوستو عزیزو یہ بات یاد رکھو ہمیشہ کہ ساری کی ساری امت ایک کشتی کی سوار ہے، یہ حدیث میں فرمایا گیا امت ایک کشتی کی سوار ہے، جو بھی اس کشتی میں سوراخ کرے گا اس سوراخ کرنے پر سوراخ کرنے والا نہیں ہلاک ہوگا اور غرق ہوگا بلکہ ساری کشتی والے غرق ہوں گے۔ اس روایت سے یہ بتا دیا کہ اس امت کی ذمہ داری ہر فرد کی ہے، اگر ساری کشتی میں عباد اور نیک اور صلحاء اور مشائخ اور اہل اللہ بھرے ہوئے ہوں اور ایک آدمی کشتی میں سوراخ کرے تو سب کے سب ڈوبیں گے، یہ نہ ہوگا کہ ایک آدمی ہلاک ہو، سب کے سب ڈوبیں گے۔ ان سب کی اجتماعی ذمہ داری ہے اس سوراخ کرنے والے کو روکنا تاکہ کشتی میں سوراخ نہ ہو اور سب نجات پا جائیں۔ حدیث میں اس روایت کو بتلا کر امت کی اجتماعی ذمہ داری کو سمجھایا گیا ہے۔ اس لیے میرے دوست عزیزو دل سے عزم کرو کہ اس کام کو انشاءاللہ موت تک مقصد بنا کر کریں گے۔ تو میرے محترم دوست بزرگوں بولیں جائے আল্লাহ তাআলা যত রকম হুকুম দিয়েছেন সব সব হুকুমের মধ্যে এটারও হুকুম দিয়েছেন যে আমরা আল্লাহর রাস্তায় নকল হরকত করি, আমরা আল্লাহর রাস্তায় বের হই, এটাও আল্লাহ তাআলার হুকুম। এই হুকুমকেও পুরা করতে হবে, যেমন নামাজের হুকুম রয়েছে, ইমানের হুকুম রয়েছে, যেমন নাকি অন্যান্য ফরজ হুকুম রয়েছে, পরে সাথে সাথে এই হুকুমও আছে আল্লাহ তাআলা আমাদের প্রতি যে আমরা আল্লাহর রাস্তায় বের হই। ইন ফিরু খিফাফাম ওয়া সিকালা, যে তোমরা আল্লাহর রাস্তায় বের হও, চাই তুমি হালকা হও, চাই তুমি ভারী হও, চাই তুমি অসুস্থ হও, চাই তুমি সুস্থ হও, চাই তুমি খুশির অবস্থায় থাকো, চাই তুমি দুঃখের অবস্থায় থাকো, চাই গরিব হও, চাই ধনী হও, যে কোনো অবস্থায় তুমি থাকো না কেন, আল্লাহর রাস্তায় বের হও। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহর রাস্তায় বের হওয়ার এক হুকুম দিয়ে দিচ্ছেন। এই হুকুম ইনফিরাদি ভাবে উম্মতের প্রত্যেক ব্যক্তি এই হুকুম পালন করতে হবে, প্রত্যেককে আল্লাহর রাস্তায় বের হতে হবে। এই জন্য বলেন যে ভাই সকলে মিলা এই কামকে নিতে হবে, এটা কোনো জমাতের কাজ নয়, মানে এক জমাত এটা করবে, বরং এই পুরা উম্মত এই কাজটাকে করবে, তারা পুরা উম্মতকে এই কাজের কথা বলা হইতেছে। এই জন্য হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছেন, আর বলেন যে ইনফিরাদি দাওয়াতের সঙ্গেই আল্লাহ তাআলার গায়বী সাহায্য রয়েছে। সাহাবায়ে কেরাম ইনফিরাদি দাওয়াত দিতেন, খোদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইনফিরাদি দাওয়াত দিতেন। বলেন যে একজন গ্রামের লোক যাইতেছিল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বললেন যে তুমি কি একথার আগ্রহ রাখো যে তুমি একথা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আমি আল্লাহর রসূল? সে বলল আপনার এই কথার উপরে সাক্ষী কে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন নাই যে আমার সঙ্গীরা সাক্ষী দিবে, বরং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মাঠের কিনারায় যে গাছটা আছে ওই গাছ সাক্ষী দিবে, গাছকে ডাকলেন তো গাছ জমিন ফেলে সামনে আসলো। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার তার কাছ থেকে সাক্ষী চাইলেন, সে তিনবার সাক্ষী দিল গাছ, আবার গাছ নিজের জায়গায় ফিরে গেল। তো মেরে মহতরম দোস্ত, এই দেখে ওই গ্রামের লোকটা সেও মুসলমান হয়ে গেল। তো এভাবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহায্য আল্লাহ তাআলা তাকে করলেন, যে একটা গাছ এখানে আসলো সাক্ষী দিয়ে চলে গেল, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দাওয়াত দিতেছিলেন। তো এই জন্য বলেন যে ইনফিরাদি গাছ তো ইনফিরাদি দাওয়াত হওয়া চাই, আমাদের প্রত্যেকেরই দাওয়াত হওয়া চাই। আজ মেরে মহতরম দোস্ত বুজুর্গ, পুরা উম্মত যদি একজনের একজনের কারণে যদি পুরা উম্মত ক্ষতিগ্রস্ত হয়, তো একজনকে তো ফিরানো এবং ওই একজনকে তো ঠিক করা পুরা উম্মতের দায়িত্ব হবে। এই জন্য উদাহরণ দিচ্ছেন হাদিসের মধ্যে, বলেন যে এই পুরা উম্মত যেন এক নৌকার আর এক জাহাজের আরোহী। ওই জাহাজের মধ্যে চাই মাশায়েখ থাকেন, চাই আলেম ওলামা থাকেন, চাই বড় আবেদ থাকেন, ভালো ভালো লোক যতই থাকুক না কেন, কিন্তু ওই জাহাজের মধ্যে একজন লোক যদি জাহাজকে তলা দিয়া ফুটা করার চেষ্টা করে আর ফুটা করে ফেলে, চাইলে ওই জাহাজ ডুববে আর সবাইকে নিয়ে ডুববে। এ নয় যে ভাই যে ফুটা করছে তাই সেই খালি ডুবল। সেই জন্য বলেন যে ভাই এই উম্মতের মধ্যে যদি একজনের মধ্যেও খারাপই থাকে তো পুরা উম্মত ক্ষতিগ্রস্ত হবে, তো এক একজনকে ঠিক করতে হবে। এই জন্য বলছেন যে হুকুমই দিয়েছেন যে বের হও আল্লাহ রাস্তায়, চলো আল্লাহ রাস্তায়, তো আল্লাহ রাস্তায় নকল হরকতের বড় হুকুম রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে। এই জন্য আমরা প্রত্যেকে এই কথা নিয়ত করি যে আজ থেকে মত পর্যন্ত এই কামকে আমরা নিজেদের জিন্দগির মকসদ বানায় করব। মেরে দোস্ত আজিজ, ইতনা বড়া মজমা আয়া হুয়া হ্যা জিসমে মে সমঝতা হুম কে আকসর মজমা ওয়াক্ত লাগায়া হুয়া হ্যা। ইস পুরে মজমে কো ওসুল করনা আর ইনকি তশকিলে করনা সব পুরানো কি জিম্মেদারি হ্যা। ইস মজমে পর মেহনত কি যায় রাত ভর দিন ভর, অভি আমারে পাস ওয়াক্ত হ্যা, اور تشکیل میں تعاون کیا جائے, جتنے بھی اس پورے مجمع میں چار چار ماہ لگائے ہوا عملہ ہے, یہ تو نقد نقد فیصلہ کر لے کہ ہمیں اس تینوں دعوت کو لے کر ملکوں میں جہاں بھیج دیا جائے, جتنے خرچ پر بھیج دیا جائے, اس کے لیے ہم تیار ہیں. چار چار ماہ لگائے ہوئے اس پورے مجمع میں جتنے لوگ ہیں وہ سب یہ فیصلہ کریں کہ اب تک کی غفلت کو اللہ معاف فرمائے, ساری امت کو جہنم سے بچانا اور ساری امت کو جنت کے راستے پر لانا, یہ اسی امت کی ذمہ داری ہے. اس لیے سب سے پہلا مطالبہ ہمارا آپ سے یہ ہے کہ تشکیل میں تعاون کریں اور نئے آنے والے مجمع کو اللہ کے راستے میں نکلنے پر اور پرانا چار ماہ لگایا ہوا جتنا بھی ہمارا اس پورے مجمع میں ہے, پورے پنڈال میں ہے, یہ بیرون کے پانچ پانچ مہینے کے لیے ارادے فرمائیں. تمہارے بھائی انہیں آمد تو مطلب جیسے جائیں یہ وشال میدان مدد پینڈلر نیچے بشیر بھاگ ساتھی چار ماس لگانے والا ہی ہوبین, اور یہ مدد آج نتن ساتھی آسین چار ماس اکنو لگے نہیں, تو جادر چار ماس لگ سے ہمارا تو چار ماس لگائی بھیلسی اخن آمدر کے ایک اتھار نیوت کرتے ہوبے جے پورا مجمع کے ہمارا تشکیل کرو এবং পুরা মজমাকে আমরা তৈরি করব আল্লাহ রাস্তায় বের করার জন্য, এবং এই ব্যাপারে একে অপরকে সাহায্য করব, সহযোগিতা করব. এবং আমাদের কাছে এখনো সময় বাকি আছে, আমাদের রাত দিনের মেহনত এটাই হওয়া চাই যে আমরা একে অপরকে তৈরি করতেছি আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য, একে অপরকে তৈরি করতেছি. আর যারা চার মাস আমরা পুরানো আগে লাগাইছি, তো এই বিশাল মজমা আমাদের এখান থেকে তো আমাদের একথা নিয়ত করা চাই যে আমরা সারা আলমকে সামনে রেখে পাঁচ পাঁচ মাসের জন্য বিদেশের সফরের জন্য আমরা তৈরি হব. এই পর্যন্ত গাফলত এবং এই পর্যন্ত আমাদের যে অলসতা হয়েছে এটার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা মাফি চাই. আর সামনের জন্য তো আমরা এখান থেকে আমরা নিয়ত করি যে আমরা ইনশাআল্লাহ চার মাস আমাদের দেশে হয়ে গেছে, এখন বিদেশের জন্য পাঁচ পাঁচ মাসের জন্য আমি যেদিকে আমাকে পাঠিয়ে দেয় আমি সেদিকে যাওয়ার জন্য তৈরি আছি. এভাবে বিদেশের জন্য আমরা তশকিল করি, পুরো মজমা আমরা তশকিলের মধ্যে রাখি. হ্যাঁ ভাই, যারা এখনো চার মাস হয় নাই ভাই, এটা তো বড় দুঃখের বিষয় যে আমাদের এখনো চার মাস হইল না, পুরা মজমা চার মাস হলা. আমরাও এখন তো আর দেরি করি না, এখন তো সঙ্গে সঙ্গে এখনই আমরা দাঁড়ায় যাই যে আমার চার